শঙ্কর দা, তুমি তো একজন সরকারি চিকিৎসক হিসেবে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রের একটা সঙ্গে যুক্ত, তো এবারে এই যে তুমি যে এই যে করোনা অতিমারি যে যেটা দেখছো, যেটা গত বছরে এবং এবছরের যে অতিমারি, এই দুটোর মধ্যে তুমি তফাত কি দেখছো? হ্যাঁ, গত বছর স্বাস্থ্য কেন্দ্রে কাজ করার সুবাদে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে শুরুতে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে কোনো রকমের টেস্টিং এর ব্যবস্থা ছিল না, মানে যেটা আরটিপিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট র্যাট ছিল না। তখন এই অতিমারি বা প্যান্ডেমিক কোভিড-19, এটা সম্পর্কে আমাদেরও কোনো নলেজ ছিল না, নতুন রোগ। তো সেই সময় আমরা স্বাস্থ্য কেন্দ্রে মানে থাকতে থাকতে যেটা দেখলাম সেটা হচ্ছে সরকারি বা প্রশাসনের তৎপরতাই বেশি ছিল। প্রশাসনের কথাটা বলছি কারণ গোটা বিষয়টা কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছে, বিশেষ করে যারা মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার অধীনে যে বিভিন্ন বিডিও আর কি, তাদের তৎপরতা সব থেকে বেশি ছিল এবং সেই ডিএম এর আন্ডারেই কিন্তু স্বাস্থ্য অধিকর্তারা ছিল জেলা ভিত্তিক। মানে এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মুখ্য ভূমিকায় প্রশাসনিক অধিকর্তাদের দেখতে পেয়েছিলাম। আর শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ নয়, পুলিশ প্রশাসনের লোকদেরও তৎপরতা লক্ষ্য করেছিলাম, যেহেতু তখন লকডাউন ঘোষণা হয়েছিল, সমস্ত ট্রান্সপোর্ট পরিষেবা বন্ধ ছিল। আর বিশেষ করে যারা এক জেলা থেকে অন্য জেলায় যারা কাজ করতে এসেছিল বা এক রাজ্য থেকে আরেক রাজ্যের মানুষ কাজে এসেছিল, আমি যে ব্লকে কাজ করি সেই ব্লকে বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যের মানুষ কাজ করত, ফলে তাদেরকে বিভিন্ন স্কুলে রাখা হয়েছিল, যেহেতু রোগটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাকে আটকানোর জন্য। অর্থাৎ এই প্রশাসনিক বা সরকারি তৎপরতার মধ্য দিয়ে প্যান্ডেমিককে দেখছিলাম আর কি। কিন্তু এই রোগটা ঠিক কিরকম, কি হচ্ছে না হচ্ছে, এগুলো অনলাইনে ফেসবুকের মাধ্যমে বা টিভিতে টুকটাক নজরে আসছিল আর কি। তার মধ্যে বিশেষ করে নজর এসছিল যেটা, সেটা হচ্ছে শ্বাসকষ্টের বিষয়টা। তো এই শ্বাসকষ্ট নিয়ে ভিডিও ছড়িয়েছিল, আমিও দু একটা ভিডিও দেখেছিলাম, তাতে নাকি প্রচন্ড রকমের শ্বাসকষ্ট হয় এবং এটা ম্যানেজ করার জন্য ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা নাকি খুব বেড়ে গেছে। তো ভারতবর্ষের হিসেব করে দেখানো হচ্ছিল, এমনকি আমেরিকাতেও হিসেব করে দেখা যাচ্ছিল যে ভেন্টিলেটরের তত নেই, সংখ্যাগত কম রয়েছে। তো এই নিয়ে তো সরকারের যারা সমালোচক তারা সমালোচনা করেছিল যে এতদিনে স্বাস্থ্য পরিষেবার কেন উন্নতি হলো না, কেন এত ভেন্টিলেটর আগে থেকে তৈরি হয়ে মানে হয়ে থাকেনি, এই সমস্ত শোনা যাচ্ছিল আর। এবার প্রত্যক্ষ মানে পরিষেবাগত বা ট্রিটমেন্ট বা এটাকে করা সরাসরি মোকাবিলাগত ভাবে যে জায়গাটা করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্য বিভাগের যিনি প্রধান, জেলার প্রধান আর কি, তার অধীনে আমরা যেহেতু পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পড়ি এবং আমাদের হেডকোয়ার্টার আসানসোল, তো আসানসোলে এবং আসানসোল হচ্ছে হচ্ছে আবার একটি মানে পশ্চিম বর্ধমান জেলা হচ্ছে একটা বর্ডার জেলা, মানে অন্য রাজ্যের সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের বর্ডার, ফলে বর্ডার এলাকায় একটা তৎপরতা হয়েছিল। ওখানকার যারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়া সেখানে নজরদারি, আর যারা ওই ক্রস করে আসছিল তাদেরকে নিয়ে একটা জায়গায় বিভিন্ন স্কুলে হোক, আর যাদের মধ্যে কোনো সিমটম পাওয়া গেছিল, যেমন বলা হচ্ছিল ইনফ্লুয়েঞ্জা লাইক ইনফেকশন, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার মতন যাদের সিমটম ছিল, জ্বর সর্দি কাশি এই ধরনের, তাদেরকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালকে অধিগ্রহণ করা হয়েছিল এবং সেখানে তাদেরকে রাখা হচ্ছিল। আর কোভিড হাসপাতাল হিসেবে দুর্গাপুরে সনকা বলে একটি বেসরকারি হাসপাতাল আছে, সেটাও সরকার কোভিড হাসপাতাল হাসপাতাল পারপাসে নিয়েছিল। আর এবারে ওইখানে লেভেল ওয়ান বলে চিহ্নিত করে যাদের এই সিমটম রয়েছে তাদেরকে ভর্তি করা হচ্ছিল প্রশাসনিকভাবে, এবং সেইখানে ভর্তি করার পর তারপরে সেইখানেই ওই আরটিপিসিআর টেস্ট শুরু হয়েছিল। আরটিপিসিআর টেস্ট করে যাদের পজিটিভ ধরা পড়ছিল তাদেরকে রাখা হয়েছিল লেভেল টু এ। লেভেল টু হচ্ছে ওই কোভিড হাসপাতালে, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার ক্ষেত্রে হচ্ছে সনকা হাসপাতাল। তো এইগুলো লক্ষ্য করছিলাম, এবং তাৎপর্যপূর্ণ হচ্ছে এটাই যে আমার অন্তত পক্ষে জানা নেই যে ভারতবর্ষে এইভাবে ঢালাও হারে কোনো ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করার টেস্ট আমি জিন্দগিতে দেখিনি। এমনি ভাইরাসের উপস্থিতি টেস্ট করার জন্য একমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে পুনেতেই আছে, এটাই জেনেছিলাম। কারণ ভাইরাস ঘটিত রোগের ডায়াগনোসিস শুধুমাত্র ক্লিনিক্যালি হতো, সরাসরি কোনো ডায়াগনোসিস দিয়ে কিন্তু হতো না। এবারই দেখলাম একটি ভাইরাস ঘটিত রোগ যার কনফার্মেশন নিশ্চিতকরণটি একটি টেস্টিং এর মাধ্যমে হচ্ছে, এটা একটা নতুন বৈশিষ্ট্য। তো তারপরে এবার এই ভাইরাসটার নাম দেওয়া হয়েছিল সার্স কোপ টু। এর আগে যেহেতু একটা রোগ ছিল তার নাম ছিল সার্স, 2003 সালে হয়েছিল। তারপরে সেগুলো ঘাটাঘাটি করে জানলাম তখনও কিছু কিছু টেস্ট হয়েছিল কিন্তু ঢালাও হারে এইরকম হয়। এবং 100 বছর আগে যখন ইনফ্লুয়েঞ্জা যখন প্যান্ডেমিক হয়েছিল, স্প্যানিশ ফ্লু যার নামকরণ হয়েছিল, তখন তো হওয়ার কোনো প্রশ্নই নেই, তখন কিন্তু এই রোগটাকে ডায়াগনোসিস করা বা চিহ্নিতকরণ পুরোটাই ডাক্তারি চোখ দিয়ে যা করা যায় সেভাবেই করা হয়েছিল। ফলত এখানে একটা বিশেষ মানে বিশাল একটা ডিফারেন্স ঘটে গেল, অর্থাৎ ক্লিনিক্যাল ডায়াগনোসিসের বদলে ল্যাব ডায়াগনোসিসের উপরই এটা মূলত দাঁড়ালো আর কি। অর্থাৎ ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে যদি মনেও হয় কিন্তু ল্যাব ডায়াগনোসিস কনফার্মেশন না হলে তাকে কিন্তু কোভিড-19 রোগী হিসেবে চিহ্নিত করা হয়নি। তো যাই হোক, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই রোগটা যে প্যান্ডেমিক, মানে এই রোগটা তার আগে হয়েছে এপিডেমিক। এপিডেমিক বা যেটাকে বাংলায় বলা হচ্ছে মহামারী, প্যান্ডেমিক যাকে বাংলায় করা হয়েছে অতিমারী, মানে প্যান্ডেমিক যখন একটা দেশ থেকে আরেকটা দেশ ছড়িয়ে যাচ্ছে, মানে আন্তর্জাতিক হয়ে গেছে, তখনই প্যান্ডেমিক ঘোষণা হয়। আর এপিডেমিক বা মহামারী এইটাও একটা বৈশিষ্ট্য কি যে এই প্রথম দেখলাম যে ডাক্তাররাও যারা মেডিকেল কলেজে পড়ে পাস করেছে তারাও এপিডেমিকের সংজ্ঞা ভুলে বসে আছে। সাধারণ মানুষের যেমন এপিডেমিক বা মহামারী বলতে বোঝে যে এমন একটা রোগ যে রোগে হলেই মানুষ শয়ে শয়ে মারা যাবে, সেই রোগটাকেই এপিডেমিক বলা হবে। কিন্তু এপিডেমিকের যে সংজ্ঞা তাতে কিন্তু এরকম নেই, সেই এপিডেমিকের সংজ্ঞার মধ্যে মৃত্যুর কোনো উল্লেখই নেই, অর্থাৎ মৃত্যু হতেই হবে যে যে রোগে সেই রোগকেই এপিডেমিক বলা হবে এরকম কোনো সংজ্ঞাতে নেই। তো অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে মানে বিশেষ করে টিভিতেও যখন সাংবাদিকদের সাক্ষাৎকারের মুখে যখন ডাক্তাররাও পড়ছিল তাদের যখন দিয়ে, তখন দেখছিলাম তারা ঠিক মতন জবাব দিতে পারছিল না। তো তারা যা বলছিল তার সঙ্গে ডেফিনেশনটা ম্যাচ করে না আর কি। মানে প্রসঙ্গত এখানে বলা যেতে পারে যে কয়েক বছর আগে এই নিয়ে অন্য কোনো ব্যাপারে বিতর্ক হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে একজনের সঙ্গে আমার, তখন আমি বলেছিলাম যে আমেরিকায় যদি আজকে একজনের কলেরা হয় তাহলে কিন্তু কলেরাকে আমেরিকাতে এপিডেমিক বলে ঘোষণা করা, তো সে তো মানে মানে মানেইনি, মানতে চাইনি। যাই হোক, আমি তাকে তার প্রমাণ হিসেবে আমি যে রেকগনাইজ যে টেক্সট বুক, সেই টেক্সট বুকের পেজ স্ক্যান করেও তাকে দেখিয়েছিলাম, যাই হোক সে সেটা মানতে চাইনি। তো অদ্ভুতভাবে এবার আমি দেখলাম যে ডাক্তারদের মধ্যেও এ সম্পর্কে একটা মানে ভুলে বসে আছে আর কি এক কথায়। তো কেন এমনটা হলো? কারণ অ্যাকচুয়ালি মানে মেডিসিন, সার্জারি, গাইনিকোলজি এই সমস্ত পড়ানোর পাশাপাশি তো একটা কমিউনিটি মেডিসিন বলেও আরেকটা বিষয় আছে। এই বিষয়টা জাস্ট মুখস্থ করে পাস করার জন্যই আর কি, কারণ পরবর্তীকালে পাস করে সবাই কিন্তু যেটার সঙ্গে যুক্ত হয় সেটা হচ্ছে হসপিটাল যে ট্রিটমেন্ট বা যেটাকে ক্লিনিক্যাল মেডিসিন বলে তার সঙ্গে যুক্ত হয়ে যায়, ফলে এই দিকটা অবহেলা থেকে গিয়েছে। এটা বিশেষ করে বলা যেতে পারে 80 দশকের পর থেকে এই জিনিসটা ক্রমাগত এই জিনিসটা ঘটে ঘটে গেছে, আজকে মনে মনে বলা যেতে পারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তো এটা হলো একটা দিক আর কি, মানে এই এই রোগটা অনেক কিছুকেই উন্মুক্ত করে দিয়েছে, মানে আমাদের চেতনার মান কি এসব এটাকেও যেমন উন্মুক্ত করে দিয়েছে। আমরা একটা নতুন রোগকে কিভাবে মোকাবিলা করব, এখানে কি পজিশন, আমাদের স্বাস্থ্য পরিকাঠামো কোন জায়গায় আছে সেটাকেও উন্মুক্ত করে দিয়েছে। এবং এই এপিডেমিকের যে সংজ্ঞাটা এটাও আমরা কিভাবে বুঝেছি, কারণ এপিডেমিকের সংজ্ঞার এটা এই কারণেই দেওয়া আছে, মানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যদি কোনো একটা রোগ নতুন আসে এবং দ্বিতীয় প্রথম একজনের কাছে দেখা গেল, তারপরে যদি কোনো দ্বিতীয় মানুষের মধ্যে যদি পাওয়া যায় তাহলেই সেটিকে এপিডেমিক বলে ঘোষণা করতে হবে। অথবা পুরোনো একটা রোগ চলছে সেটা যদি আগেকার রেকর্ডকে যদি ছাপিয়ে যায় তখন সেটি এপিডেমিক বলে ঘোষণা হবে। ফলে এই এপিডেমিক ঘোষণা মানেই হচ্ছে তার জন্য সেটাকে মোকাবিলা করার জন্য তার কিছু ব্যবস্থাপনা করতে হবে, যে ব্যবস্থাপনাটা কিন্তু আমরা এই COVID-19 ক্ষেত্রে দেখলাম। কিন্তু এটা সম্পর্কে যেহেতু জনগণ ওয়াকিবহাল নয়, এমনকি যারা এই চিকিৎসা পরিষেবার সঙ্গে প্রত্যক্ষ যুক্ত তারাও বোঝা গেল যে ওয়াকিবহাল নয়, ফলে সবাই ভাবছে যে এটা এমন কি রোগ, হ্যাঁ এতে টিভিতে এত লোক মারা যায়, অমুক রোগে অমুক লোক মারা যায়, এত রোগ মারা যায় তার জন্য এরকম হয় না, অথচ এটার জন্য হচ্ছে, এই নিয়ে একটা বিভ্রান্তি কিন্তু কাজ করতে শুরু করলো। তো যাই হোক, এটা তো মানে দেখা গেল আর কি। আর এই বাধ্যতামূলক মাস্ক পরাটা যখন, কারণ শুরুতে কিন্তু বাধ্যতামূলক ছিল না, শুরুতে বলা হয়েছিল যাদের সিমটম আছে শুধুমাত্র তারাই মাস্ক পরবে, তারপরে কিন্তু যখন রোগটা আরো ছড়িয়ে যেতে শুরু করলো তখন কিন্তু সবাইকেই বাধ্যতামূলক করা হয়েছিল, তারপরে তো লকডাউন সরকার থেকেই করেছিল। তো প্রথম দিকে তো এটা ছিল, প্রথম দিকে এই রোগটা মানে কি পজিশন করছে, ট্রিটমেন্ট কি হবে এটা পুরোটা অজানা, ফলে হাতরে হাতরে ওই হাইড্রোক্সিক্লোরোকুইন উপরে একটা জোর পড়েছিল। কারণ 1983 সালের যে আন্তর্জাতিকভাবে যে রেকগনাইজ যে টেক্সট বুক, সেই টেক্সট বুকের মানে 10th এডিশনের ওখানেই আছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে ওই কোষে ঢুকতে একটা বাধা সৃষ্টি করে, ফলে এইটার উপর নির্ভর করেই কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া শুরু হয়েছিল। কিন্তু এর কোনো নিশ্চিত প্রমাণ সেভাবে ছিল না, কিন্তু যেহেতু মানে আর তো কিছু পাওয়া যাচ্ছে না ফলে ওইটা দিয়েই কাজ শুরু হয়েছিল। আর অক্সিজেন আর তারপরে হচ্ছে ভেন্টিলেটর এই চলছিল আর কি। তারপরে তো আমরা তো দেখলাম ইতালিতে কত পেশেন্ট মানে মারা গেল আর কি, ডাক্তাররাও ফ্রাস্ট্রেশন, অনেক ডাক্তাররাও মারা যাচ্ছে, এসব ঘটনা ঘটতে থাকলো। কোনো কোনো দেশে তো দেখা গেল রাস্তাতেও মানুষ মরে পড়ে রয়েছে, এটাও দেখা গেছে। সে যাই হোক, তো কিন্তু ভারতবর্ষে সেইভাবে কিন্তু মৃত্যুটা অতটা নজরে আসেনি। কার যাদের মৃত্যু হয়েছে মূলত তাদের এক হচ্ছে 50-এর ঊর্ধ্বে এবং দুই হচ্ছে তাদের আগে থেকে কোনো না কোনো রোগ ছিল, যার জন্য একটা কথা চালু হয়েছে কোমরবিডিটি। তো ফলে সবাই ধরে নিল যে এটা, এবং পাল্টা আরেকটা একদল লোক বলতে থাকলো যে না আসলে মরেছে অন্য রোগে, বলে দিচ্ছে করোনা, এইভাবেও অনেকে এটা সম্পর্কে ব্যাখ্যা করেছে। সে যাই হোক, তো ফলে কি হলো, এই করোনা সম্পর্কে এই COVID-19 সম্পর্কে নানা রকমের মত মানে ঘোরাফেরা করলো আর কি। তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে এটা একটা সময় মিলিয়ে গেল সেটাও আমরাও আমাদের, তারপর আমাদের যখন হেলথ সেন্টার একটা সময় আরটিপিসিআর টেস্টিং এর জন্য সোয়াব কালেকশন শুরু হয়েছিল, ওইটা হচ্ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে যে তারপরে কিছুদিন পরে আবার আমাদের এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট এলো, যেটা আমরা সঙ্গে সঙ্গে তখনই ডায়াগনোসিস করে নিতে পারছিলাম, ফলে আমরা ওখান থেকে সরাসরি পেশেন্টকে কোভিড হাসপাতালে পাঠাতেও পারছিলাম, এটাও সুবিধা হয়েছিল আর কি। আর মানে এক কথা বলতে পারি যে গত বছরে কিন্তু সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে যে ব্যবস্থাপনা করা হয়েছিল এইরকম ব্যবস্থাপনা তো অতীতে কিন্তু কখনো কোনো রোগের ক্ষেত্রে করতে দেখিনি, মানে একদম পেশেন্টকে জন্য ফ্রিতে গাড়ির ব্যবস্থা করে দেওয়া, তাকে হসপিটালে পৌঁছে দেওয়া, বা হসপিটাল থেকে ছুটি হলে আবার বাড়িতে পৌঁছে দেওয়া, সমস্তটা কিন্তু ফ্রি সার্ভিস কিন্তু গভর্নমেন্ট থেকে করা হয়েছে। তো এবার হচ্ছে কি, আরেকটা পাশাপাশি আরেকটা ব্যবস্থাপনা করা হয়েছিল, যে তারপরে দেখা গেল টেস্ট করতে করতে একদলে দেখা যাচ্ছে পজিটিভ বেরোচ্ছে, কিন্তু তাদের সেভাবে কোনো উপসর্গ নেই, সিমটম নেই, কিন্তু তাদেরকে যেহেতু সেপারেট রাখতে হবে, আলাদা রাখতে হবে, যাদের আলাদা মানে ঘরে যাদের আলাদা রুম নেই তাদেরকে সেফ হোম বলে একটা ব্যবস্থা করা হয়েছিল, সেইখানে রাখা হয়েছে। এবার তারা কি হলো, তাদেরকে ওই পুলিশ মানে অ্যাম্বুলেন্সও যেত আর সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িও যেত, নিয়ে সেই পেশেন্টকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে সেই সেফ হোমে ভর্তি করা হতো আর কি। আর সেই বাড়িটি মানে একটা ঘিরে বাসের ঘেরা ঠেরা এই সমস্ত হতো টতো আর কি। ফলে মানুষের মধ্যে একটা নানা রকমের আতঙ্ক, নানা রকমের ধারণা এই সমস্ত তৈরি হয়। ফলে এর প্রভাবটা আমরা এবছরে দেখলাম, যে মানুষ আর টেস্ট করতে চাইছে না, টেস্ট করলে পজিটিভ হলে পুলিশ ধরে নিয়ে ভর্তি করে দেবে, কিছু না হলেও ভর্তি করে দেবে, এই একটা ধারণা থেকে লোকে এবছরে টেস্ট করে। আর আরেকটা জিনিস হয়েছে গত বছরে এই ঘটনার মধ্যে, সেটা হচ্ছে যে মানে অন্যান্য মানুষ সন্দেহের চোখে দেখা, বিচ্ছিন্ন সমাজ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই ঘটনাটি ঘটতে দেখেছে। তো ওই ঠিক যেরকম লেপ্রোসি বা কুষ্ঠ রোগীর ক্ষেত্রে যেমন হয়, বা কারো এইডস হয়েছে শুনলে যেমন হয়, ঠিক সেই রকম টাইপের এই ক্ষেত্রে হয়েছে আর কি। তো যাই হোক, তারপরে তো এক সময় তো লকডাউন উঠে গেল, পুজো টুজো ঈদ মহরম সমস্ত পেরিয়ে গেল, তারপরে সবাই ধরে নিল, সরকারি তরফ থেকেও বলা হলো যে আমরা মোটামুটি করোনা শেষ হয়ে গেছে, জনগণও সেই রকম নর্মালিতে চলে গেল। আমার যদিও ব্যক্তিগতভাবে হিসেব ঠিক মিলছিল না, কিন্তু মানে ঘটনা হচ্ছে আমিও দেখছিলাম যে আমাদের হসপিটালে তো রেগুলার একটা মিনিমাম টেস্টিং হতো, একটা সময় দেখলাম যে আর পজিটিভ প্রায় বেরোচ্ছেই না। হঠাৎ তারপরে সম্ভবত মার্চ মাসের পর থেকেই, তখনও কিন্তু টার্গেট মানে সংখ্যা, এই যে প্রতিদিন কত টেস্ট করা হবে, কত কালেকশন করা হবে, তার একটা সংখ্যা মানে একটা মিনিমাম পর্যায়ে রাখা হয়েছিল, যেহেতু গত বছরে ওটা শেষ মানে ঢেউটা কমে যাওয়ার পর সেইভাবেই চলছিল। এবার হঠাৎ দেখা গেলো টেস্ট করতে করতে পজিটিভের সংখ্যা প্রতিদিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে, এমন হয়ে গেলো যত পেশেন্টকে এমনি সাধারণ ডায়রিয়াতে ভর্তি করা হচ্ছে বা সাধারণ ভর্তি করা হচ্ছে, তাদের টেস্ট করে সব প্রায় সবই পজিটিভ, প্রায় সবই, এমনকি ডেলিভারি পেশেন্টকে টেস্ট করা হয়, ভর্তি হচ্ছে, ডেলিভারি হয়ে যাচ্ছে, তারপর টেস্ট করে পজিটিভ, বা ডেলিভারি হওয়ার আগে টেস্ট করছি তো পজিটিভ, মানে হসপিটালে যে পেশেন্টই আসছে প্রায় পজিটিভ। এরকমও হয়েছে যে যারা টেস্ট করছে তারা এরকমও করেছে যে একদিনে যদি সবগুলো দেখি তাহলে তো অবস্থা খারাপ, সেই জন্য কিছু কিছু এরকমও হয়েছে যে আজকের ডেটে যেটা আমি পজিটিভ পেলে সেটা আগামী ডেটের দেখালাম, এরকমও করতে হয়েছে আর কি। মানে পজিটিভিটি রেটটা এইরকম, মানে যে টেস্ট করে তার সঙ্গে আমার কথা বলে আমি যেটা বুঝেছিলাম 70% পজিটিভিটি, মানে 100 জন যদি টেস্ট করে 70 জন পজিটিভ, এইরকম পাওয়া যাচ্ছে আর কি। তো এরকম ভাবে বেড়ে যাচ্ছে। আর এদিকে অন্যান্য রাজ্যের খবর পাচ্ছি যে ঢালাওভারে মরতে শুরু করেছে, অক্সিজেনের প্রচন্ড ক্রাইসিস। তো ফলে এই দ্বিতীয় ঢেউয়ে এর তীব্রতা মানে যেভাবে নজরে এলো আর কি, যেটা প্রথম ঢেউয়ের ক্ষেত্রে ছিল না। এবার এখানে একটা কথা শোনা যাচ্ছে যে এই দ্বিতীয় ঢেউটা যে ভ্যারিয়েন্ট দিয়ে হয়েছে সেটার নাকি ইনফেকশন ছড়ানোর ক্ষমতা অনেক বেশি। তো এটা একটা হতে পারে, কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে প্রথমবারে যেভাবে লকডাউনটা হয়েছিল, যার জন্য মানুষের গ্যাদারিংটা বন্ধ ছিল, অন্তত কমে গেছিল, বাজার খোলা ছিল, ফলে ইনফেকশন ছড়াচ্ছিল ঠিকই, কিন্তু যে তীব্রতায় ছড়ানো সেটা ছড়াতে পারেনি। আর এবারে যেহেতু পুরোটাই ওপেন ছিল, কি রাজনৈতিক সমাবেশ, কি ধর্মীয় সমাবেশ, সমস্ত রকম সমাবেশই যেহেতু চলছিল ফ্রিলি, ফলে দেখা গেল এবারে কিন্তু এই সমাবেশের কারণেই ছড়িয়েছে বেশি, এটাও হতে পারে। আবার যারা বলছে এই ভেরিয়েন্টটা আরো বেশি ইনফেক্টিভ, তার কারণও হতে পারে, বা দুটোর সম্মিলিত কারণে হতে পারে। কারণ যত পজিটিভ কেস, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তারা ওই সময় একটা গাজন উৎসব চলছিল, সেই গাজন উৎসবে অংশগ্রহণ করেছে, সেইখান থেকে মানে যাদের ওই সিমটম পাওয়া যাচ্ছে, টেস্ট করে পজিটিভ পাওয়া যাচ্ছে, হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে, অধিকাংশই হচ্ছে ওই গাজন উৎসবে। আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে পলিটিক্যাল সমাবেশ, এই হিস্ট্রিগুলো পাওয়া যাচ্ছিল। তো ফলে বোঝাই যাচ্ছে গ্যাদারিং এর ফলে জিনিসগুলো ছড়িয়েছে আর কি, কারণ ওই গ্যাদারিং এ কয়েকজন পজিটিভ হয়েছে বা সেখান থেকে বাকি দূর হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে গত বছরে হয়তো একটা বাড়িতে একজনের হয়েছে, কিন্তু বাকি মেম্বারদের হয়নি, বা পরে দেখা গেলো দুজনের হয়েছে আরো দুজনের হয়নি, এরকমটা। কিন্তু এবারে এমন হয়ে গেছে যে একজনের হওয়ার পর বাকিদেরও হয়ে গেছে কিছুদিনের মধ্যে, এটা অবশ্য লক্ষণীয় আর কি, যেটা গতবারে অবশ্য অতটা আমরা পাইনি। কারণ গতবার এগুলো যদিও স্ট্রিক্টলি ফলো করা হয়েছিল যে একজন বাড়িতে একজনের পজিটিভ হলে সমস্ত মেম্বারদেরই বাধ্যতামূলক করা হচ্ছিল, এবার কিন্তু এত বাধ্যতামূলক ছিল না। যে আগে পুলিশ দিয়েও কিন্তু তাদেরকে ইনফরমেশন দিয়ে বাধ্যতামূলক টেস্টিং করা হয়েছিল, এবছর কিন্তু সেই রকম কোনো বাধ্যতামূলক ব্যবস্থাপনা ছিল না, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছিল। তো ফলে কি হচ্ছে এবারের ইয়েটা, মানে সত্যি কথা বলতে কি এবারেরটাই বোঝা গেল একটা ঢেউ আর কি। গতবার আমরা ঢেউ এত কিছু বুঝি নাই, এই শব্দটাই আমরা ইয়ে করতে পারিনি, কিন্তু এবারেরটা বোঝা গেল সত্যি একটা ঢেউ। এবং লোকে যে ডেফিনেশনটা চাইছিল, যে সংঘাতে তারা সন্তুষ্ট হতে চাইছিল, সেইটা এবারে পেয়ে গেল। যে রাস্তায় লোক মরে থাকবে, এবার বাস্তবই রাস্তায় লোক, নদীতে লোক মরে পড়ে পড়েছিল, এই তো এই ছবিটা কিন্তু বাস্তবই দেখা গেল। কিন্তু এখান থেকে একটা ভুল ধারণা, ভুল একটা মেসেজও চলে গেল যে এপিডেমিক মানেই হচ্ছে এইরকম, তা কিন্তু নয়। তো যাই হোক, এই মানে এই ডিফারেন্স, মানে ডিফারেন্স মানে শুধু রোগটার তীব্রতার দিক থেকেই ডিফারেন্স নয়, মানুষের চেতনাগত জায়গাতেও ডিফারেন্স, আর মানুষের প্রিপারেশন প্রস্তুতিগত যে অবস্থা সমস্ত কিছুকে রিভিল করে দিয়েছে। আরেকটা জিনিস রিভিল করে দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে কোমরবিডিটি, এই যে কথাটা খুব চালু হয়ে গেল, সেটা হচ্ছে যে পৃথিবীর কত মানুষ, সেই ভারতবর্ষের প্রচুর মানুষ ডায়াবেটিসে ভুগছে, এটাও ওপেন করে দিল আর কি, যেটা আগে কখনো এইভাবে প্রকাশ্যে আসেনি আর কি। কারণ ওই করতে গিয়ে, কারণ প্রত্যেকেরই ওই ব্লাড সুগার টেস্ট করতে হয়েছে, করতে গিয়ে ধরা পড়ছে সব ডায়াবেটিসে ভুগছে আর কি। মানে খাদ্যাভাসের এমন পরিবর্তন ঘটেছে যে একটা ইয়ং জেনারেশনের মধ্যেও ডায়াবেটিস ঢুকে গেছে। এইটা কিন্তু পুরো মানে এই ভাইরাসটি কিন্তু মানুষের এই অবস্থাটাকে কিন্তু পুরো সামনে নিয়ে চলে এসেছে আর কি। ফলে মানে মানে কি বলবো, মানে এক কথায় বলা যায় যে এই প্যান্ডেমিক মানে মানুষের চেতনাগত অবস্থান, তার এই বিজ্ঞান সম্পর্কে তার বোধাবোধ, তারপর বিশেষ করে ডাক্তারি বিজ্ঞান সম্পর্কে বোধাবোধ, এইগুলোকে সমস্ত কিছুকে যেমন ইয়ে করেছে, এবং এটার উপর দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যবসাগত এইগুলোরও তো অনেক কিছুকে সামনে হাজির করেছে আর কি। আপাতত এইটুকুই বলা যায়। হিসেব দিচ্ছো যে বলছো যে প্রায় 27 লাখ লোক মারা গেছে ভারতবর্ষে এই করোনা অতিমারিতে শুধু এই 2021 সালের এপ্রিল মে মাসে, এটা তো অনেক অনেক। মানে সরকারি পরিসংখ্যানে দেখাচ্ছে যে এই দ্বিতীয় ঢেউয়ে মোট 2 লাখ লোক মারা গেছে ভারতবর্ষে। আচ্ছা, এবার ভারতবর্ষে তোমার এই ধরো বছরে 1 কোটি লোক মারা যায়, এরকম একটা হিসেব আছে। মানে মাসে তোমার হচ্ছে তোমার এই 8 লাখ লোক মতন মারা যায়, 8-8.5 লাখ লোক মতন মারা যায়। তো তোমার যদি 2 মাসে 27 লাখ লোক করোনা অতিমারিতে মারা গেছে, মানে সেটা তো অনেক। তোমরা কি করে এই সংখ্যাটা আন্দাজ করছো? হ্যাঁ, এইটা হচ্ছে এই যে আনুমানিক 27 লক্ষ লোক এবছর এপ্রিল মে মাসে, কারণ মূলত এপ্রিল মে মাসেই এটা প্রচন্ড পিকে উঠেছিল, এইটা সরকারি যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানের সঙ্গে এটা অনুযায়ী এটা বলা যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে গত বছরও কিছু কিছু কেস দেখেছিলাম, এত ঢালাও হারে দেখিনি। সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষের মধ্যে, মানে যখন এই কোভিড রোগের সিমটম সাইন্স এগুলো সম্পর্কে যখন অভিজ্ঞতা হতে থাকলো, তারপরে তো বুঝতে পারলাম মানে যে অমুক এই পেশেন্ট যখন আসছে তার এই সমস্ত দেখে একটা সন্দেহ হচ্ছে, টেস্ট করে পজিটিভ হলে সেটা নিশ্চিতকরণ হচ্ছে, কিন্তু এমনও হয়েছে যে তার টেস্ট করে নেগেটিভ পাওয়া যাচ্ছে, কিন্তু তার সিমটম গুলো COVID-19 রোগের সঙ্গে ম্যাচ করছে। মানে এরকমটা হয়, যেমন টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস রোগের ক্ষেত্রেও মানে কনফার্মেশনের জন্য যে কফ পরীক্ষা হয়, সেই কফে সবসময় পজিটিভ পাওয়া যায় না, মানে সেই ব্যাকটেরিয়াটি সবসময় পাওয়া যায় না, পাওয়া গেলে আমরা বলি পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস, কিন্তু পাওয়া গেল না। এবারে এক্স রে করে দেখা হলো, এক্স রে করে দেখা গেল যে টিউবারকুলোসিস এর মতন মনে হচ্ছে। এখন যদিও আগে যেটা মাইক্রোস্কোপের তলায় যেভাবে টেস্টিংটা হতো, এখন তার থেকে আরো উন্নত টেস্টিং এর ব্যবস্থা বেরিয়েছে, অর্থাৎ মাইক্রোস্কোপের তলায় দেখতে গিয়ে যদি না পাওয়া যায়, সেটাকে আবার ওই যে এই আরটিপিসিআর এর মতনই একটা উন্নত টেস্টিং যে কম্পিউটার সিস্টেম, সেটা সিবিনেট বলা হয়, সেটার মাধ্যমে স্পুটাম টেস্ট করা হয়। তাতে আরো সূক্ষ্মভাবে, ঠিক যেভাবে সিটি স্ক্যান এক্স রে পরের ধাপে যেভাবে সিটি স্ক্যান এসেছে, ঠিক সেইভাবে এখানেও টেস্টিং এর একটা উন্নত টেকনোলজি আসার পরে আরো সূক্ষ্মভাবে কিন্তু আমরা ধরে ফেলতে পারছি। তো এবারে এমনও পাওয়া গেছে যে টিউবারকুলোসিস শুধু তো লাংসে হয় না, লাংসের বাইরেও হয়, এক্সট্রা পালমোনারি বলে। তো সেক্ষেত্রে কিন্তু এই কোনো ইয়ের মধ্য দিয়ে, টেস্টিং এর মধ্য দিয়ে না পাওয়া গেলেও ক্লিনিক্যালি তার অনেক কিছু ম্যাচ করে যায়, কারণ যখন আমাদের এই সমস্ত এত টেকনোলজি ছিল না, তখন পুরোটাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস এর উপর নির্ভরশীল ছিল। তাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস উপর নির্ভরশীলতার উপর দাঁড়িয়ে চিকিৎসা হতো, তার ব্যবস্থাপনা গুলো হতো, এবং তার মধ্যে কিছু ফেলিওর ভুলও সিদ্ধান্ত হতো। তো সেই ভুলগুলোকে আমরা এখন কাটাতে পেরেছি এই প্রযুক্তির উন্নতি হওয়ার ফলে। এবার এই ওই প্রথম যে ঢেউয়ের ফলশ্রুতি হিসাবে মানুষের যে মানসিকতার ঘটনার ফলে দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে মানুষ কিন্তু যেহেতু টেস্ট করায়নি, কারণ যত এই গঙ্গাতে যত লাশ ভেসেছে তার কোনোটাই কোভিড হিসাবে মৃত্যু ঘোষণার মধ্যে তারা পড়েনি, কারণ তাহলে তো সেগুলো তো সেই প্যাকেটে মুড়ে তাদের ব্যবস্থাপনা হতো, তাহলে তারা মরলো কি করে, এত এত হঠাৎ করে মরে গেল কি করে। এবার যেমন গত বছরের মধ্য দিয়ে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে এই রোগটা হচ্ছে বড় লোকদের, এটা গরিবদের নয়, এটা শ্রমিকদের রোগ নয়, এটা কৃষকদের রোগ নয়, যারা কায়িক পরিশ্রম করে তাদের এই রোগটা হবে না, এরকম একটা ধারণা ছিল আর। এবারে দেখা গেল যে ঢালাও হারে শ্রমিকদেরও হচ্ছে, কৃষকদেরও হচ্ছে, যারা গ্রামে থাকে তাদেরও হচ্ছে, এবারে এটা কিন্তু হলো। এবং ইউপি বিহারের ক্ষেত্রে, বিশেষ করে ইউপির ঘটনাগুলো যেভাবে সামনে এসেছে, মধ্যপ্রদেশেও সামনে এসেছে ঘটনা, তো তাতে করে দেখা যাচ্ছে যে এই গ্রামের মানুষদের মধ্যে কিন্তু অনেকেরই এই রোগের সিমটম গুলো হয়েছে, কিন্তু তারা যেহেতু টেস্ট করায়নি, বা টেস্ট করিয়ে যদি পজিটিভ বেরিয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরে সে ঘরেই থেকেছে, ঠিকঠাক মতন চিকিৎসা হয়নি, হয়তো ঘরেই মারা গেছে, কিন্তু সেটা যে মারা হওয়ার পর যে নথিভুক্ত হবে সেগুলো হয়নি, ফলে কি হচ্ছে অ্যাট এ টাইম এতগুলো মানুষের হয়ে যাওয়ার পর, কারণ আমরা দেখতে পাচ্ছি শ্মশানে গিয়ে সে তার মৃতদেহ পোড়াবে, তার তার জন্য অনেক দিন মানে অনেক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, এমনকি কাঠ পাচ্ছে না, শ্মশানের যে স্পেস তার মধ্যেও জায়গা হচ্ছে না, অন্য জায়গায় পুড়িয়ে দিতে হচ্ছে, এমনকি লাস্টে গভর্নমেন্ট সেই জায়গাটাকে ঘিরে দিচ্ছে যাতে সাংবাদিকরা ফটো তুলতে না পারে, যেটা আগে কখনো হয়নি। এবার হচ্ছে যে জানা যাচ্ছে যারা এমনকি সেই কাঠটুকুও পেলো না, সেগুলোকে তারা কি করবে, জলে ভাসিয়ে দিচ্ছে। এই যে ঘটনাগুলো রিভিল করছে যে রেজিস্টার্ড যেগুলো, অর্থাৎ যাদের আরটিপিসিআর বা র্যাট টেস্টের মধ্যে পজিটিভ হয়েছে, পজিটিভ হওয়ার পরে যারা মারা গেছে, সেই কেসগুলোই কোভিড ডেথ হিসাবে চিহ্নিত হলো, কিন্তু বাকিগুলো হলো না। এই বাকিদের এই যে বিশাল সংখ্যাটা, এটা তো একটা সংখ্যা, মানে একটা কথা বলতে মানে আগের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরেকটা জিনিসও আচরণের পার্থক্যটা, সেটা হচ্ছে গতবারে প্রচলিত টিভি মিডিয়ায় কিন্তু গোটাটা কভারেজ করেছিল, এবং সরকারেরও প্রশংসা হোক সমালোচনা হোক সবকিছু টিভি মিডিয়ার মধ্য দিয়েই কিন্তু হয়েছিল, তারা কভার, তাদের ক্যামেরা কিন্তু ওদিকটা ঘুরছিল, হসপিটালে ঘোরা বা বিভিন্ন যে প্রোগ্রাম হচ্ছে ঘুরছিল। এবারে কিন্তু এই টিভি মিডিয়া মানে এই বড় মিডিয়া কিন্তু এই ব্যাপারে কোনোটাই রিভিল করেনি, তারা ওই ইলেকশন নিয়েই বেশি ব্যস্ত ছিল, তারা এইদিকে করেনি। এবারে যে এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, কোভিড এর যে এত বড় একটা ঢেউ উঠেছে, এটাকে বরং মানে বলা যেতে পারে অন্য মিডিয়া সমস্ত সাংবাদিক ইন্ডিপেন্ডেন্টলি ইয়ে করে, তাদের মারফত, যারা সোশ্যাল মিডিয়ার মারফত ইউটিউবে দেয়, তাদের মারফত বলং এই তথ্যগুলো আমরা পেতে শুরু করেছিলাম। এই গুজরাটে হসপিটালে কি ঘটনা ঘটছে, দিল্লিতে কি ঘটছে, কি লখনৌয়ে কি ঘটছে, এগুলো কিন্তু এই বড় মিডিয়া কিন্তু দেখায়নি, তারা বলেও যা দেখিয়েছে বলেছে, তারা হচ্ছে প্রচলিত সাংবাদিকের যে থেকে বাইরে যারা, তারাই বরং এগুলোকে দেখিয়েছে। এবারে সেই সাংবাদিকদের মধ্যেও কিন্তু তারা এই হসপিটালে কতজন মারা যাচ্ছে, তারপরে শ্মশান ঘাটে কতজন যাচ্ছে, এই সংখ্যান পরিসংখ্যান কোন কোন সাংবাদিক নিজস্ব উদ্যোগে তারা স্ট্যাটিস্টিক্স নেওয়া শুরু করে, করতে গিয়ে তারা যা দেখে আর কি, যে মানে গড়ে এই সময়ে এই মাসে কতজন ভারতবর্ষে মৃত্যু হয় এবং ওই রাজ্যের ক্ষেত্রে কত মৃত্যু হয় সেইটার একটা হিসেব ওরা আগের যেহেতু নথিভুক্ত আছে সেইগুলোকে পেয়েছে, আর এবারে এই সময়ের মধ্যে কত মৃত্যু হলো, কারণ আলটিমেট ডেথ সার্টিফিকেটটা কর্পোরেশন বা পঞ্চায়েত বা সেই হসপিটালের ইয়ে থেকে যেটা কম্পিউটার থেকে ইয়ে করে আসবে সেটা একটু সময় লাগে। ইমিডিয়েট ডেথ সার্টিফিকেট যেটা ডাক্তার দেয় সেটা হচ্ছে ইমিডিয়েট ডেথ সার্টিফিকেট, কিন্তু ওটাই কিন্তু ফাইনাল ডেথ সার্টিফিকেট নয়। তো ওই ডেথ সার্টিফিকেটের যে হিসেব সেটা হসপিটালে যারা হয়েছে তাদেরটা পাওয়া যাচ্ছে, কিন্তু তার থেকে বেশি মানুষের মৃতদেহ তো শ্মশানে যাচ্ছে, তাহলে এটা তো ম্যাচ করছে না, ফলে শ্মশানে কত ইয়ে যাচ্ছে সেটা শ্মশানে ওখানে ওরা রেজিস্টার করে, সেইখানে এই সমস্ত ওরা সার্ভে করে করে কোন কোন সাংবাদিক বার করেছিল যে হিসেবটা, যে তাদের হিসেব অনুযায়ী মানে কম করে 27 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, কম করে মানে এর বেশি হবে কি কম হবে না। তো বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে মধ্যপ্রদেশের ক্ষেত্রে একটি দৈনিকের সাংবাদিক সে নিজে গোটাটাকে পর্যালোচনা করে এই একটা সিদ্ধান্তে পৌঁছেছে। তারপরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এরকম বিভিন্ন রাজ্য, উত্তরপ্রদেশ, এমনকি বোধহয় পশ্চিমবঙ্গের কলকাতার একটা বোধহয় সার্ভে ওদের করা ছিল। আর বিদেশি যে পত্রিকাগুলো নিউ ইয়র্ক টাইমস, এরাও একভাবে এক ধরনের নাকি সার্ভে টার্ভে করেছিল। ওদের হিসাব অনুযায়ী তো 41 লক্ষ 42 লক্ষ পর্যন্ত হয়ে যাবে আর কি, এইরকমও তাদের একটা অ্যাজাম্পশন ছিল। তো আমি ওই বিশেষ করে এটাকে 27 লক্ষ কথাটাকে উল্লেখ করছি এই কারণে, কারণ এই ব্যাপারে যেহেতু একজন ভারতবর্ষেরই একজন যেহেতু এটাকে ঘন ঘন ভাবে জিনিসটাকে উল্লেখ করতো আর কি, এই জন্যই আমি কোনো বিদেশি সাংবাদিকের কথা অনুযায়ী আমি ধরিনি, আমি একজন ভারতীয় সাংবাদিক মানে এক সাংবাদিক, সে এখন স্বরাজ পার্টি যেটা করে আর কি, এখন এই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, তার কথার ভিত্তিতে এবং সে যে তার যে সোর্স, সে যে সোর্সের ভিত্তি যে উৎসের ভিত্তিতে বলেছে আর কি, সেটাকে ধরি আমি 27 লক্ষ কথাটাকে, এটা একটা অ্যাভারেজ হিসাবে ধরছি আর কি। এবং সে নিজেও তার হরিয়ানাতে যেখানে ওর গ্রামের আদি ওর বাড়ি আর কি, সেখানেও সে লক্ষ্য করেছে যে ওখানেও মৃত্যুটা হঠাৎ বেড়ে গেছে আর কি, কি কত সংখ্যা আর কি, সেই সংখ্যা দিয়েও দেখাচ্ছিল যে কত গুণ বেশি মৃত্যু হয়েছে, সেটা দিয়েও সে একটা হিসেব করে দেখাচ্ছিল আর কি। তো তার সঙ্গে অন্যান্য রাজ্যের যে হিসেবের একটা অ্যাভারেজ কিন্তু একটা মিলে যাচ্ছে, ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে কোভিড মৃত্যু সংখ্যাটা যেটা সরকারিভাবে দেখানো হচ্ছে এবার, কিন্তু যেগুলো কোভিড হিসেবে স্বীকৃত নয় সেই মৃত্যুর সংখ্যাটা তো আরো বেশি রয়েছে। এবার সবটাকে কোভিড বলা যাবে কি যাবে না নিয়ে বিতর্ক আছে, কিন্তু যখন কোনো এপিডেমিক বা প্যান্ডেমিক চলে তখন কিন্তু সাধারণভাবে প্রযোজ্যই হচ্ছে যে মৃত্যুর প্রধান কারণ কিন্তু ওইটি সাধারণত হয়। তো এবং ঘটনা হচ্ছে যে তাদের তারা কোথাও যে চারিদিকে কোথাও যে একটা ফুড পয়জনিং হয়ে গেছে বা কলেরা হয়ে গেছে এরকম কোনো হিস্ট্রি নেই, বা হঠাৎ করে কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কারণ অ্যাক্সিডেন্ট হলে একটা নির্দিষ্ট রিজিয়নে হবে, ফুড পয়জনিং হলে একটা এলাকাতে হবে, কিন্তু অতগুলো রাজ্যে হচ্ছে, নিশ্চয়ই আদার্স কজ অফ ডেথ কিন্তু এখানে আসছে না হিসেবের মধ্যে, যেটা আসছে সেটা কিন্তু এই কোভিড-19 মানে এই প্যান্ডেমিকের কারণটাই কিন্তু সামনে আসছে। তো ফলতে কি হচ্ছে যে মৃত্যু কিন্তু আর, এবং এটাও মানে ঘটনা হচ্ছে যেভাবে যতটুকু আমরা মিডিয়া মার্ফত যেগুলো জানতে পেরেছি বা আমাদের লোকালি যে অভিজ্ঞতাটা, কারণ এখানকারও শ্মশানগুলো কিন্তু অনেক মৃতদেহ কিন্তু বোঝাই হয়ে যাচ্ছিল, এবং মৃতদেহ সৎকারের জন্য যে কালোবাজারি, যে 500 টাকার যে ফিসটা 5,000 আর 10,000 হয়ে যাওয়া, এই কারণটা কি? কারণটা তো হচ্ছে যেহেতু সংখ্যাটা বাড়ছে, যেমন একটা ওষুধের দাম 500 থেকে 5,000 হয়ে যায় যখন তার ডিমান্ড বেড়ে যায়, ঠিক সেরকম এক্ষেত্রেও তাই হয়েছে। তার মানে এমন পরিমাণে মৃত্যু হয়েছে যে এটাকে নিয়েও ব্যবসা করার ক্ষেত্রে ওদের সুবিধা হয়েছে, এবং এলাকার ওই রানীগঞ্জে শ্মশানঘাট বা দুর্গাপুরের শ্মশানঘাট এখানে এগুলো খবর টবর টুকটাক যা পেয়েছি তাতে এই যে পরিসংখ্যানটা এটাকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, এটা প্রত্যক্ষ জায়গা থেকে আর কি। এবং এরকম আরো অনেকের খবর খবর নিয়ে যেগুলো জানতে পেরেছি যে যেমন এই আমরা এখন প্র্যাকটিক্যালি কাজ করতে করতে মানে এলাকা ভিত্তিক কাজ করতে জানা যাচ্ছে যে অমুক গ্রামে এতজন মারা গেছে, কিন্তু তারা কি কোভিড হিসেবে? না, কোভিড হিসেবে হয়নি, কারণ যেহেতু তারা সেভাবে কোভিড এর টেস্টিং করেন, তারা প্রাইভেটে চিকিৎসা করছে করতে করতে তারপরে মারা গেছে। তো কিন্তু তাদের সাইন সিমটম সবই কোভিড এর মতন ছিল, ফলে এগুলো থেকে বোঝাই যাচ্ছে যে যে মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুগুলো কোভিডেই হয়েছে, বাট নট রেজিস্টার্ড অ্যাজ কোভিড-19 আর কি। তো ফলে এইখান থেকে বোঝাই যায় যে এই দ্বিতীয় ইয়েতে কিন্তু মানে মানে বলা যেতে পারে এখানে মৃত্যু হার হিসেবে কম দেখানো হচ্ছে, কারণ যেহেতু সব মৃত্যুটাকে এখানে হিসেবের মধ্যে আনা হচ্ছে না আর কি, এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এবারে যেহেতু একটা জিনিস দেখেছিলাম পজিটিভিটি রেট একসঙ্গে অনেক বেড়ে গেছিল, এখন আবার কমে এসছে, এই পজিটিভিটি রেট যখন বেড়ে যাচ্ছে তাহলে সেই মানুষগুলোর এত এত সংখ্যক অসুস্থ মানুষের মোকাবিলা করার মতন পরিকাঠামো কিন্তু নেই, ফলে তার ফলশ্রুতিতে তাদের এই যে মৃত্যুটা যে কোভিডে হয়েছে এবং সেই মৃত্যুটা কোভিড হিসেবে মানে রেকগনাইজড নয় কিন্তু মৃত্যুটা হয়েছে, মৃত্যুটা হয়েছে এটার তো প্রমাণ যেহেতু রয়েছে, এবং এই সংখ্যাগুলো যেহেতু বিভিন্ন ওই ইয়ে থেকে শ্মশানঘাট বা কবরস্থান থেকে যেহেতু তারা সংগ্রহ করেছে, সংগ্রহ করে এটা কিন্তু রিভিল হচ্ছে যে এত সংখ্যক মানুষ বেশি মৃত্যু হয়েছে। এবার কিন্তু কোভিডে মৃত্যু বলার কারণ সঙ্গত, কারণ আমার অন্তত পক্ষে মনে হচ্ছে যে যেহেতু মানে এই পর্বে যেহেতু হয়েছে কাজেই আমি তাদেরকে কোভিড এর মৃত্যু হিসেবেই ধরতে পারি, কারণ আমি যখন দেখছি যে মানুষজন অক্সিজেন নিতে নিতে ফুটপাতে মারা যাচ্ছে, হসপিটালে ভর্তি হওয়ার পর অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, যেটা মানে টিভি মিডিয়া বড় মিডিয়াও যেগুলোকে পরবর্তীকালে দেখিয়েছে আর কি, ফলত যারা আর ওই সুযোগটাও পায়নি ঘরে বসেই মারা গেছে তাদের ক্ষেত্রেও তো এটা প্রযোজ্য আর কি। ফলে 27 লক্ষ এই পরিসংখ্যানটা আমার মনে হয় এটা কোনো অতিরিক্ত নয়, এটা খুবই রেশনাল, যৌক্তিক বলাই যায়, এটা হয়তো আরো বেশি এনকোয়ারির মধ্য দিয়ে আরো ভালোভাবে প্রতিষ্ঠা করা যেতে পারে এবং সংখ্যাটাও তো বেশি হওয়ারই সম্ভাবনা, কম মোটেই না। করোনা অতিমারি শুরু হওয়ার পর একে ম্যানেজ করার দুটো সিস্টেম আমরা দেখেছি, একটা হচ্ছে চীনা সিস্টেম, যেটা হচ্ছে যে প্রচণ্ড কড়া একটা লকডাউন এবং কন্ট্যাক্ট ট্রেসিং তো আছেই, সেটা ইয়ে করে চীন মোটামুটি সফল, প্রথম ঢেউয়ে এই 1 লাখের কম লোক আক্রান্ত হয়েছিল, তারপরের থেকে সেই যে ফ্ল্যাট কার এখনও ফ্ল্যাট, কিন্তু মানে চীনের মতনই খানিকটা ভিয়েতনাম চেষ্টা করেছে, থাইল্যান্ড চেষ্টা করেছে, তারা প্রত্যেকেই প্রায় প্রথম বছরে কিছুই হয়নি, কিন্তু এবছরে আবার রিসেন্টলি দেখা যাচ্ছে যে তারা অতটা সফল নয়, আবার কিন্তু কেস সংখ্যা বাড়ছে। আর আমাদের আর একটা মডেল হচ্ছে ইউরোপিয়ান মডেল, সেই ইউরোপিয়ান মডেলে হচ্ছে হালকা লকডাউন, হালকা ট্রেসিং, কন্ট্যাক্ট ট্রেসিং এই সমস্ত। আর ভারতবর্ষে প্রথম দিকের যে লকডাউনটা খুব কড়া হয়েছিল, তোমার কি মনে হয় যে এই করোনা অতিমারি ম্যানেজ করার তোমার পন্থাটা কি হওয়া, কি হলে ভালো হতো বা কি হওয়া উচিত? হ্যাঁ, এইটা চীনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চীনের পরিসংখ্যানে দেখা গেছিল যে কোভিড পেশেন্টের মোট সংখ্যাটা 86,000 সম্ভবত, দীর্ঘদিন ধরে 86,000ই সীমাবদ্ধ ছিল, এবং সব থেকে মানে টাইট লকডাউন যাকে বলে, এবং দীর্ঘদিন প্রায় 74 কি 78 দিন এক নাগাড়ে গোটা উহান প্রদেশটা ওরা লকডাউনের মধ্যে রেখেছিল, ওখান থেকে কেউ বেরোতেও পারতো না, কেউ ঢুকতেও পারতো না, এবং যে সমস্ত ভারতীয়রা ওখানে থেকে গেছিল তাদেরও কথা অনুযায়ী, তারা যে হোস্টেল ফোস্টেলে থাকতো আর কি, তাদেরকেও বেরোতে দিত না, তাদেরও খাবার ঠাবার সব হোস্টেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ট্যাবস্থা করা হয়েছে। তো এইরকম টাইট লকডাউন সম্ভবত আর কোনো দেশে হয়েছে কিনা আমি এখনো ঠিক শুনিনি এখন। মানে অ্যাকচুয়ালি লকডাউন মানে কিন্তু সমস্ত কিছু বন্ধ, মানে মানুষের করার সমস্ত গ্যাদারিং পুরোপুরি বন্ধ, তবেই সেটা হচ্ছে লকডাউন, মানে একটা এপিডেমিককে আটকানোর পরিপ্রেক্ষিতে। কারণ যেহেতু এই রোগটা মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে, কোনো মশা বা মাছি দ্বারা যেহেতু রোগটা বাহিত হচ্ছে না, মানুষই বহন করছে, ফলত একটা মানুষ থেকে একটা মানুষের মধ্যে যদি আমি বিচ্ছিন্নতা আনতে পারি তাহলে আমি রোগটাকে আটকে দিতে পারবো। তো ফলে এই রোগটাকে শুরুতেই আমরা আটকে দিতে পারতাম, ওই চিনেই পারতাম, যদি কোনো অন্য দেশের নাগরিকদের যদি চীন থেকে যদি বেরোতে না দেওয়া হতো, বা অন্য দেশ যদি বলতো যে আমাদের নাগরিকরা ওখানেই থাকবে, এখন ওখানেই রেখে দিন, ওর জন্য যা খরচাপাতি আমরা সব আপনাদেরকে দিয়ে দেবো আর কি, তাহলে এই রোগটা প্যান্ডেমিক রোগ হিসেবে আসতে পারতো না। তাহলে ওটা চীনেরই উৎপত্তি হয়েছিল, চীনেই শেষ হয়ে যেত, কারণ একটা মানুষ থেকে আরেকটা মানুষে ছড়াবার সুযোগটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু রোগটা কিন্তু ওইখানেই শুরু হয়, ওখানেই শেষ, মানে যে কয়জনের হয়েছিল সেই কজনের মধ্যেই সীমাবদ্ধ থেকে যেত। তার মধ্যে যাদের অবস্থা শরীরে এমনি আগে থেকেই কোমরবিডিটির কারণে তারা হয়তো মারা গেছিল, আর বাকিরা ধীরে ধীরে সুস্থ হয়ে যেতে পারত, অর্থাৎ যা পরিণতিটা ওইখানেই হয়ে যেতে পারত। তো কারণ এই রোগটার ইনকিউবেশন পিরিয়ড খুব বেশি নয়, 1 থেকে 14 দিন, গড়ে 5 দিনে সাধারণত ভাইরাসটা ঢোকার পর যে রোগটার যে উৎপত্তি হয় সেটা যে সময়টা সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। সেই জন্য কোয়ারেন্টাইনের পিরিয়ডটা করা হয়েছিল 14 দিন, কারণ একজন মানুষ একজনের সংস্পর্শে এলে বা তাকে 14 দিন আলাদা করে রাখতে হতো, যে 14 দিনের মধ্যে তার মধ্যে কোনো উপসর্গ দেখা দিচ্ছে কিনা তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা করা। তো এই কোয়ারেন্টাইনে 14 দিনের নিয়মটা করা হয়েছিল এই কারণে, যেহেতু এই রোগের ইনকিউবেশনের ম্যাক্সিমাম যে এটা সেটা হলো 14 দিন। তো সেই নিয়মটা যদি আমরা চীনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারতাম তাহলে রোগটা কিন্তু আর ছড়াতে পারত না। 1, 2, যখন এটা করা গেল না, মানে ওখান থেকে বিভিন্ন দেশের নাগরিকরা যখন নিজে নিজে দেশে ফিরতে শুরু করলো, ফিরতে যখন শুরু করলো তারা অলরেডি ইনফেক্টেড হয়ে ফিরতে শুরু করলো, এবার সেই সেই দেশে যদি এয়ারপোর্টে যদি লক মানে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করে সবাইকে রেখে দেওয়া যেত তাহলে কিন্তু সেটি আর সোসাইটির মধ্যে সেই সেই দেশের মধ্যে আর ছড়াতে পারত না, সেটাও করা হয়নি। তো ফলে ঘটনাটা কি হলো, রোগটা কিন্তু আস্তে আস্তে সমস্ত দেশে ছড়িয়ে গেল। আর তারপরে 3 নম্বর ধাপ হিসেবে যে লকডাউন, কারণ ওই মানুষগুলো যারা পজিটিভ হয়ে ইনফেকশন নিয়ে যখন যারা, যেমন আমাদের কলকাতাতে যেমন ব্রিটেন থেকে মানে একজন সরকারি আধিকারিকের ছেলে লন্ডন থেকে ফিরেছিল, তার মারফত নাকি প্রথম কলকাতাতে এসেছিল, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছিল। তো সেই ক্ষেত্রে যদি ওই এয়ারপোর্ট থেকেই যদি কোয়ারেন্টাইন করা যেত তাহলে আর সে বাড়ি গেল, বাড়ির লোকের মধ্যে ছড়ালো, সে বন্ধুদের সঙ্গে মিশলো, এই ঘটনাগুলো ঘটতে পারতো না, ফলে ওটা ছড়াতো না। এটাও যখন হলো না, তারপরে যখন লকডাউন করা হলো, সেই লকডাউনটাও কিন্তু কমপ্লিট লকডাউন করা হলো না। কমপ্লিট লকডাউন মানে বাজার ফাজার সব বন্ধ, এটা যদি করা হতো তাহলেও কিন্তু আমরা এটাকে আটকে দিতে পারতাম, কিন্তু সেটাও করা হয়নি। তো তার ফলশ্রুতিতে আমরা কি দেখলাম, যে যেমন ব্রিটেনে, ব্রিটেনে তো শুরুতে কোনো লকডাউন করেই নি, ওরা বলেছিল রোগটা ছড়া, হার্ড ইমিউনিটি গড়ে উঠবে, সেটা দিয়ে আমরা এটাকে আটকে দিই। কিন্তু যখন রোগটা যখন ঢুকতে ঢুকতে যখন সেই ওই মানে প্রধানমন্ত্রীর ঘরেও ঢুকে গেল, যখন রানীর ঘরেও ঢুকে গেল, তখনই ওরা লকডাউনটা করল। এবার করলো তার মানে ওটা তো অলরেডি ছড়িয়ে গেছে, এবার এই ছড়িয়ে গেছে এই জায়গা থেকে এবার ওরা লকডাউন করতে বাধ্য, যাতে আর না ছড়াতে পারে, অন্তত একটা কন্ট্রোলে রাখে। তো এবার এইভাবে জিনিসটা যেহেতু হলো আর কি, আর একমাত্র ওই কিছু কিছু দেশ তারা যেমন নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড খুব ভালো ব্যবস্থাপনা করেছে, যে তারা তাদের লকডাউনটা খুব সুসংগঠিত ছিল, কারণ তারা যাতে ওই মানুষের যাতে অসুবিধা না হয়, সে যাতে ক্রাইসিসে না পড়ে যায়, কারণ সে থাকবে কোথায়, সে খাবে কি, এই যে সমস্যা যেটা ভারতবর্ষে সব থেকে বেশি ছিল আর কি, এই সমস্যাটা ওদের ওখানে হয়নি, সেটা সরকারি ভাবে ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে। তো কারণ লকডাউন সফল করতে গেলে প্রত্যেকটা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, হ্যাঁ ওই মুহূর্তে বস্ত্রের আমি যদি প্রয়োজন না ধরি, খাদ্য এবং বাসস্থান এটাকে তো নিশ্চয়তা দিতে হবে, কারণ তখন কথাটাই ছিল যে স্টে স্টে হোম সেফ হোম। তো মানে ঘরে থাকার পরামর্শ সবাই দিচ্ছে, তো ঘর তো আবার অনেকে নেই, যেমন লন্ডনে যারা ফুটপাথবাসী ছিল তাদেরকে নিয়ে কিন্তু হোটেলে রাখতে হয়েছিল, বিভিন্ন রকম হল টলে রাখ যায়। আবার এখানেও আমাদের ব্লকের ক্ষেত্রেও আমি দেখেছিলাম আর কি, বা ভারতবর্ষ বোম্বেতেও যারা ফুটপাথবাসী ছিল তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ঘরে কিন্তু রেখেছিল ওই শুরুতে। অর্থাৎ এই প্রথম একটা জিনিস দেখা গেল যে মানুষ মানে উপরতলার মানুষ নিজেদের বাঁচার স্বার্থে একদম তলাকার মানুষকেও কিন্তু যে সমস্যাটা ওরা সমাধান এতদিন করেনি বা করতে চায়নি সেটাও কিন্তু, অর্থাৎ প্রত্যেকে গৃহ সমস্যার সমাধান কিন্তু কয়েকদিনের জন্য কিন্তু পৃথিবীত হয়ে গেছে, প্রত্যেকে কিন্তু গৃহ পেয়ে গেছিল আর কি, মানে বাধ্যতামূলকভাবে এই রোগটাকে আটকানোর জন্য। তো যাই হোক সেটা তো তারপরে তো আবার পরবর্তীকালে যেকে সেই অবস্থা হয়ে, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওই জন্য লকডাউনের সমালোচনা হয়েছে। অনেকেই তখন বলা হতো যে সাউথ কোরিয়া, সাউথ কোরিয়াতে লকডাউন করেনি, ব্যাপক হারে টেস্টিং করেছে, টেস্টিং করছে, পজিটিভ হলেই সঙ্গে সঙ্গে তাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, এই পদ্ধতি দ্বারা করে নিয়ে অনেক সাকসেস পেয়েছিল। এখন ঘটনা হচ্ছে যে এই রোগটা যেহেতু মানুষ থেকে মানুষে ছড়ায়, তাহলে মানুষের যদি আমি অ্যাক্টিভিটিসকে যদি কন্ট্রোল করতে না পারি, এবার একটা দেশ হয়তো নিজে খুব দারুণ কন্ট্রোল করলো, এরকম কিছু কিছু দেশ করে নিয়েছে, কিন্তু সেই দেশটাকে তো একটা সময় তো আবার আরেকটা দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হচ্ছে, আবার তো এয়ারপোর্টকে খুলতে হচ্ছে, তখন তো আবার রোগটা ঢুকে যেতে পারে। ফলে কোনো একটা দেশ আইডিয়াল কেউ কিন্তু হতে পারবে না, কোনো একটা দেশ একা কিন্তু এই রোগটার মোকাবিলা করতে পারবেই না। একমাত্র যদি তখন চীনে করা যেত তাহলে সম্ভব ছিল, যখন এটা প্যান্ডেমিক হয়ে গেছে কোনো একটা দেশ সে যত ভালো পন্থায় নিক এটাকে কিন্তু কিছুদিনের জন্য সে আটকে রাখতে পারে, কিন্তু যখনই আবার সেই, যেমন এই যে চীনের ক্ষেত্র, চীনেও কিন্তু পরবর্তীকালে এখন সম্ভবত চীনে বোধ হয় আবার পজিটিভিটি সংখ্যা বোধ হয় বাড়তে শুরু করেছে, কারণ চীনে পরবর্তীকালে দেখা গেলো যে চীনের মানুষ যারা রাশিয়া থাকতো, রাশিয়া থেকে ফিরছিল, তাদেরও টেস্ট করে পজিটিভ পাওয়া যাচ্ছিল, গত বছরই এই ঘটনাগুলো ঘটেছিল, কারণ যোগসূত্র তো থেকেই যাচ্ছে। ওই জন্য গোটা পৃথিবী যদি ইউনাইটেডলি একসাথে যদি সবাই মিলে যদি একটা কমন প্ল্যান অনুযায়ী যদি করতো তাহলে এটাকে পুরোপুরি মোকাবিলা করা সম্ভব ছিল, কিন্তু সেটা যেহেতু নেই, সমস্ত দেশের মধ্যে যেহেতু এই সহযোগিতার এই জায়গাটা নেই, ফলে এটা হয়ওনি। এবং ঘটনা হচ্ছে সম্ভবত কেউ চায়ওনি যেটাকে পুরোপুরি আটকে দিতে, এটাকে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে চেয়েছিল, সেই মানে জিনিসটাকে আমার তুলনা করতে ইচ্ছা করে কন্ট্রোল কর্ড ট্র্যাকশন, মানে এটা হচ্ছে ডেলিভারি করার সময় বাচ্চা হয়ে যাওয়ার পর যে প্লাসেন্টা, যে ফুল, ওটাকে সেটার ডেলিভারি করার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে কন্ট্রোল কর্ড ট্র্যাকশন, যে আম্বিলিকাল কর্ড এটাকে টানতে হয়, এমন ভাবে টানবো না যাতে ছিঁড়ে যায়, কন্ট্রোল, এবার এমন ভাবে করবো যে ধীরে ধীরে ধীরে ধীরে যাতে প্লাসেন্টাটা বেরিয়ে আসে, ওই কন্ট্রোল। ঠিক এরাও যে ঠিক এই প্যান্ডেমিকটাকেও যেন একটা কন্ট্রোল ওয়েতে লকডাউনটাকে এমন ভাবে করছে যাতে একেবারে যাতে খুব ইয়েতে না উঠে যায়, এরকম ধরনের একটা সিস্টেম, মানে কিন্তু রোগটা ছড়া, রোগটা চলুক এটাও চাইছে, এটা হচ্ছে আমার পার্সোনাল একটা ভিউ আর কি, যে এইভাবেই ওরা জিনিসটাকে করতে চাইছে। তো ফলত হচ্ছে যে সেই হিসাবে মানে কোনো দেশকে আমি সেই হিসাবে আইডিয়াল বলতে পারব, হ্যাঁ কিছু ব্যবস্থাপনা যেগুলো করেছে সেগুলো নো ডাউট প্রশংসামূলক, যেমন ভিয়েতনামের ক্ষেত্রে শুনেছিলাম ওদের এই মাস্ক পরার অভ্যাসটা আগে থেকেই রয়েছে, ফলে ওদের কাছে এটা নতুন নয় যে মাস্ক পরতে হবে, এই করতে হবে, তো ফলে ওরা মাস্কও পরেছে, বা সরকারি যে নিয়ম কানুন যে মেনে চলা এগুলোকে ওরা যতটা সহজে এই জিনিসগুলোকে ওরা মেনে চলতে অভ্যস্ত বা মেনে চলেছে, বা যতটা আমি যদি বলবো যে এই ডিসিপ্লিনটাকে যতটা ওদের ছিল আর কি, অন্যান্য ইউরোপিয়ান বা আমেরিকান দেশগুলোতে এই ডিসিপ্লিন কিছুই ছিল না, মানে একটা জিনিসকে একটা রোগকে মোকাবিলা করতে গেলে সেই রোগটাকে আটকানোর জন্য যে সাইন্টিফিক যে ওয়ে আউট গুলো বেরিয়ে আসছে সেগুলোকে তো মেনে চলতে হবে, না মেনে চললে কিন্তু সেটাকে কিন্তু মোকাবিলা করা যাবে। এবার এই নিয়মগুলোকে যারা চাপাচ্ছে, এবার তাদের চরিত্রের সঙ্গে যেহেতু এগুলো মানানসই নয়, ফলে জনগণও তাদের কথাটা শোনে না। তারা হয়তো সঠিক কথাই বলছে, কিন্তু জনগণ জানে তো এ তো ধান্দাবাজ আর কি, এই মন্ত্রী বা এই নেতা এদের কথা, সেই জন্য মানুষ শুনতে রাজিও ছিল না। ফলে এমনকি এরকম হয়েছে ইউরোপ আমেরিকাতে এই লকডাউনের বিরুদ্ধে আন্দোলন টান্দোলন, কারণ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, এই সমস্ত ব্যাপার ট্যাপার হয়ে গেছে। তো ফলে সেই হিসাবে মানে আদর্শ কোনো দেশ হিসাবে বলাটা মুশকিল। সেপারেট হিসেবে যদি ধরি তাহলে হয়তো কিছু কিছু দেশ, কিছু যেমন কিউবার স্বাস্থ্য পরিষেবা সব থেকে উন্নত পৃথিবীর মধ্যে, তারা যেভাবে মোকাবিলা করেছে বা এখনো করে চলছে সেটা একটা প্রশংসার জায়গায় রয়েছে, নো ডাউট। ঠিক যেমন ভারতের ক্ষেত্রে কেরালাকে প্রথম দিকে বলা হচ্ছে যে কেরালা খুব সুন্দর হইতে কিন্তু কন্ট্রোল, কারণ শুরুটা কিন্তু প্রথম কেস কিন্তু কেরালায় পাওয়া গেছিল, এবং কেরালাতে তার ব্যবস্থাপনা, সরকারি ব্যবস্থাপনাও খুব ভালো ছিল। মানে বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক ছিল তাদেরকে রাখার, খাওয়ার যে ব্যবস্থাপনা করা টরা হয়েছিল, এগুলো খুবই প্রশংসাজনক হয়েছিল। কিন্তু কেরালার নামটা যত সামনে এসেছিল তার থেকে ভালো ব্যবস্থাপনা কিন্তু করেছিল ছত্রিশগড় রাজ্যকে, যেটা কিন্তু অত সামনে আসেনি, কারণ কেরালার থেকেও ভালো ব্যবস্থা কিন্তু ছত্রিশগড় রাজ্য করেছিল শুরুতেই। তারা আগে থেকেই মানে পরিকল্পনা করে নিয়েছিল যে কি কিভাবে কি কি করবে টরবে আর কি, মানে কেরালার থেকেও ভালো ব্যবস্থা ওরা করেছিল। এবার পরবর্তীকালে আমরা কি দেখলাম যে কেরালাতেও কিন্তু ওই যে মাঝে একটা ওনাম উৎসব না কি হলো, তারপর হু হু করে ওখানেও কেরালা বেড়ে গেল আর কি। ওই যে বললাম কোনো রাজ্য একক ভাবেও পারবে না, কোনো একটা দেশও পারবে না আর কি। এবার কোনো একটা ব্লক, কোনো একটা জেলা হয়তো নিজস্ব ইয়েতে একটা কিছু দূর পর্যন্ত কন্ট্রোলে রাখতে পারে। যেমন রাজস্থানের একটা ব্লক ছিল, সেখানকার যিনি বিডিও ছিলেন, তিনি কিন্তু এমন ব্যবস্থা করেছিলেন যে সত্যি প্রশংসার জন্য আর কি, একদম ঘরে ঘরে যে খোঁজ নেওয়া, ইয়ে করা, একদম মানে সহযোগিতামূলক ব্যবস্থা হবে করা, এবং সেই করে ওই পুরো ব্লকটাকে একদম করোনা মুক্ত করে দিয়েছিলেন আর কি। এরকম কিছু কিছু উদাহরণ আছে, বা আরো ভালো উদাহরণ আমি দিতে পারি, বোম্বের যে ধারাবি বস্তি, সেখানকার মানুষজনের যে একটা কমিটি করে, যে ওখান থেকে যারা ডাক্তারি পাস করেছে, নার্সিং পাস করেছে, তারা যেভাবে কমিটি করে মোকাবিলা করেছে আর কি, এটা তো আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। কিন্তু ওই যে বললাম আমি তো একটা এলাকাকে আটকে দিলাম, কিন্তু আবার তো ওটা ঢুকবে, ফলে এই প্রিভেনশন মানে ডিজিজটা মানুষের আর শরীরে ঢুকবে না, এই প্রতিরোধের ক্ষেত্রে কোনো দেশ বা কোনো রাজ্য বা কোনো এলাকা কিন্তু করতে পারে না। আর কিছুদিনের জন্য আটকে দিতে পেরেছিল, কিন্তু তারপরে আর পারেনি আর কি। এবার চিকিৎসা পরিষেবার ক্ষেত্রটা অবশ্য আলাদা, যেটা হচ্ছে রোগটা হয়ে গেছে, এবার আমি রোগটার কিভাবে চিকিৎসা করবো আর কি। এই চিকিৎসা পরিষেবার ব্যাপারে কিন্তু এক একটা দেশের এক এক রকম অবস্থা ছিল, কিন্তু অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজে কিন্তু আমি বলবো যে বোধহয় আবার সময় এসেছে যে আমরা মেডিকেল সায়েন্সের যে সিলেবাস সেটাকে পরিবর্তন করার সময় এসেছে আর কি। কারণ যে ধরনের চিকিৎসা পদ্ধতি, মানে সাধারণত সমালোচনাগুলো কি হচ্ছিল, যেমন আমেরিকাতে, আমেরিকাতে এত তাদের এত বড় লোক দেশ, অথচ তাদের চিকিৎসা পরিষেবা একদম এত খারাপ, এইরকম এই যে ব্যাপারটা এসেছে। ভারতবর্ষে তো আছেই যে এখানে তো স্বাস্থ্য খাতে ব্যয় কম, এখানে হসপিটাল কম, এখানে হসপিটালে বেড কম, ডাক্তার কম, হ্যাঁ, পেশেন্ট অনুযায়ী ডাক্তার রেশিও মেনটেন হয় না, এই যে বীজগুলো সবাই কিন্তু সমালোচনাটা এই দিকে নিয়ে এসছে আর কি। এমনকি যে একজন স্বনামধন্য ভারতীয় যে ডাক্তার, সম্ভবত দেবী সেটি বোধ হয়, উনি বলেছিলেন ইমিডিয়েট 100 লক্ষ ডাক্তার আর 1.5 লক্ষ নার্স দরকার। এই যে গোটা ব্যাপারটা, আমি বলছি এই চিকিৎসার এই যে বিষয়টা, এইখানেই রয়েছে একটা মানে গন্ডগোল। সে গন্ডগোলটা হচ্ছে কি যে হাসপাতালের সংখ্যা, হাসপাতালে বেডের সংখ্যা, ডাক্তারের সংখ্যা, নার্সের সংখ্যা বাড়িয়ে দিলে কি আমি এটাকে আটকে দিতে পারবো? কারণ সেটা হচ্ছে যে চিকিৎসার ওই দুটো পদ্ধতি, একটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন, অর্থাৎ যখন পেশেন্ট হসপিটালে যাচ্ছে, আর একটা হচ্ছে কমিউনিটি মেডিসিন, যখন হসপিটাল পেশেন্টের কাছে যাচ্ছে। তো গোটা পৃথিবীতে এখন কিছু কিছু দেশ বাদ দিয়ে, বিশেষ করে কিউবাতে কিন্তু কমিউনিটি মেডিসিনের উপরই জোর, যার জন্য ওদের স্বাস্থ্য পরিষেবাটা সব থেকে ভালো। আর এই কমিউনিটি মেডিসিনের উপর জোর একটা দিন পর্যন্ত ছিল, যতদিন সোভিয়েত ইউনিয়ন ছিল ততদিন পর্যন্ত কিন্তু এটার উপর একটা জোর ছিল। তারপর থেকে কিন্তু ক্লিনিক্যাল মেডিসিনের উপর জোর বেশি বেশি করে হয়েছে, এখন তো পুরোটাই ওপেন। কারণ হসপিটাল নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা, এটার মধ্য দিয়ে কিন্তু ব্যবসায়ীদের লাভটা বেশি, ওদের ইনভেস্টমেন্ট, যার জন্য যখন থেকে এই ইকোনমিক পলিসি চেঞ্জ হতে শুরু করে তখন থেকে কিন্তু এই হসপিটাল পারপাসে, ট্রিটমেন্ট পারপাসে, এই পারপাসে কিন্তু ব্যবসাদাররা কিন্তু ইনভেস্ট করা শুরু করে দেয়, এখানে লাভ লাভজনক ব্যবসা হবে আর কি সেই ইয়েতে। তো সেক্ষেত্রে যে সমস্ত দেশে কমিউনিটি মেডিসিনের উপর জোর দিয়ে চলে, একমাত্র সেই সমস্ত দেশই কিন্তু এটার মোকাবিলা ভালোভাবে করতে পেরেছে বা পারবে। আর যারা এটার উপরে জোর দিতে পারেনি, তাদের ক্ষেত্রে কিন্তু এটার সাফল্যের ইয়েটা কমই থাকবে। আমেরিকা তো প্রচুর লোক মারা গেছে, তার কারণ এটা নয় যে আমেরিকার হসপিটালগুলো অনুন্নত, তার কারণ বরং এটাই যে আমেরিকাতে কমিউনিটি মেডিসিনের কোনোরকম প্রয়োগই হয়নি আর কি বলা যেতে পারে। কারণ কমিউনিটি মেডিসিনের প্রয়োগ মানে হচ্ছে কমিউনিটি লোক ইনভলভ থাকে, কমিউনিটির লোক যদি ইনভলভ না থাকে তাহলে কিন্তু এই যে কার মধ্যে, কারণ সবাই কিন্তু হসপিটালে যাবে কখন, তার যখন অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে তখন সে হসপিটালে যাবে, তার আগে কিন্তু সে যাবে না। তাহলে তার আগে যদি আমি তাকে যদি ঠিক মতন যদি মনিটরিং করতে না পারি, তাহলে তো আমি রোগটার যে সিভিয়ারিটি সেটাকে আটকাতে পারবো না। আর সিভিয়ারিটি আটকাতে না পারলে আমি তারপরে সে ভেন্টিলেটরই দিই আর ICU করি, তাহলে মৃত্যুর সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। ফলে এই মৃত্যুর সম্ভাবনাকে যদি কমাতে হয় তাহলে কিন্তু ইয়েতেই চলে যেতে হবে, আমার কমিউনিটি মেডিসিনেই চলে যেতে হবে। এবার এই কমিউনিটি মেডিসিনের প্রয়োগ আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আছে, যেমন এই ইয়ের ক্ষেত্রে কি বলে, আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্র, এখন যেমন একটা নাম হয়েছে কি বলে সুরক্ষা স্বাস্থ্য কেন্দ্র, SSK একটা নাম হয়েছে আর কি, মানে এখানে একটা মানে অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা নজরে আসছে বা আমি যে ব্লকে কাজ করছি সেই ব্লকেও যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো যে এই একটা সময় টিবির মোকাবিলা করার জন্য ডটস পরিকল্পনা নেওয়া হয়েছে, ডাইরেক্ট অবজারভেটরি ট্রিটমেন্ট, এবং চিকিৎসা করার যে সময়টা সেটা কমিয়ে কমিয়ে 6 মাসে আনা হয়েছে, এবং প্রতিদিন ওষুধ নয় সপ্তাহে 3 দিন, এবং সেটা হচ্ছে স্বাস্থ্যকর্মী নিজে বসে থেকে পেশেন্টকে ওষুধটা খাইয়ে দিয়ে আসবে, হয় তার বাড়িতে খাইয়া খাওয়াবে অথবা পেশেন্ট সেই কেন্দ্রে আসবে, জল ব্যবস্থা থাকবে, ওইখানে বসে বসে এই পেশেন্ট ওষুধটা খাবে, তারপরে তাকে ছাড়া হবে আর কি। তো এইটা প্রথমে ব্যাঙ্গালোরে পরীক্ষামূলক করে সাফল্য পেয়েছিল, তারপরে ভারতবর্ষে সমস্ত যে ব্লকে এটা চালু করা, এবার আমাদের ব্লকেও হয়েছিল, এবং শুরুতে কিন্তু সত্যি ভালো রেজাল্ট পাওয়া গেছিল, কিন্তু এটাকে শেষ পর্যন্ত ধরে রাখা গেল না। তারপরে যেমন দেখেছি ম্যালেরিয়া যখন ডিটেকশন করার জন্য স্বাস্থ্যকর্মীদের যখন ইয়ে করা হয়, ট্রেনিং দেওয়া হয়, তারা যখন সেটা করে যে ওই যে জ্বর হলেই ম্যালেরিয়া টেস্ট করার জন্য যে স্লাইড তৈরি করা সেইগুলো, বা এখন তো আরো সুবিধা হয়ে গেছে যে তাকে আর স্লাইড তৈরি করতে হবে না, সে ওইখানে আঙুলে ফুটিয়ে রক্তটা নিয়ে টেস্ট করলে ম্যালেরিয়া কিট বেরিয়ে গেছে, খুব ইজি সেটা টেস্ট করে পজিটিভ না নেগেটিভ এটা ধরে ফেলায়। আরেকটা হচ্ছে যে কুষ্ঠরোগ, লেপ্রোসি, লেপ্রোসিও যখন ইয়ে করা হয়েছে তখনও কিন্তু স্বাস্থ্যকর্মীরা কিন্তু খুব সুন্দরভাবে চামড়ার এই দাগযুক্ত যে পেশেন্ট যারা হসপিটালে নিয়ে আসে, মানে তার মধ্যে ওরা যদি 100টা নিয়ে আসে তার মধ্যে 80টাই হচ্ছে সঠিক, মানে অন্তত আমার অভিজ্ঞতা এরকম। তো ফলে এটা কিন্তু সেই ক্লিনিক্যাল মেডিসিনের আওতা দিয়ে পড়ছে, তারাই কিন্তু অর্থাৎ ওই ওই লোকগুলো বা ওই পেশেন্টগুলো কিন্তু হসপিটালে এসে দেখাতে আসছে না যে চামড়ার দাগ হয়েছে চিকিৎসা করাতে আসছে না, বরং স্বাস্থ্য পরিষেবায় তার ঘরে ঘরে যাচ্ছে যে তোমার শরীরে এরকম কোনো দাগ আছে কিনা সেটা অনুসন্ধান করে পুরো বার করছে, নিয়ে তাকে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত করাচ্ছে, এই সমস্ত হয়েছে আর কি। তো এই জিনিসটা যদি এইটার ক্ষেত্রেও লাগু করা যেত এই কোভিড এর ক্ষেত্রে, তাহলে সব থেকে ভালো পরিষেবা হতে পারতো আর কি। এবার যেখানে যেখানে বললাম, এবং এটা এই স্বাস্থ্যকেন্দ্র মারফতই করা সম্ভব ছিল, কিন্তু আমাদের যে ইয়েটা সেটা হচ্ছে কিন্তু ওই এই যে সুপার স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল এইগুলোর নির্ভরতা আমাদের বেড়ে গেছে, এবার কোভিড রোগটা এমনই দেখা গেল আর কি শেষ পর্যন্ত, যে কারণ শুরুতে ছিল গত বছর ছিল দুটো জিনিসের চাহিদা তৈরি হয়েছিল, এক হলো হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট, আর হচ্ছে ভেন্টিলেটার। তো ভেন্টিলেটার মানে তো সুপার স্পেশালিটি হসপিটালেরই ব্যাপারটা চলে আসছে। কিন্তু তারপরে যখন ডাক্তাররা দেখলো যে এটার জন্য তো ভেন্টিলেটার দরকারই নেই, বরং এটা লাভের থেকে ক্ষতি হয়, হাইড্রোক্সিক্লোরোকুইনটারও দরকার নেই, এটারও তো লাভের থেকে ক্ষতি, যেমন যাদের হার্টের রোগ তাদের দিলে তাড়াতাড়ি মরে যাবে, তো তারপরে কিন্তু দেখা গেল এই রোগটা চিকিৎসাটা অত্যন্ত সস্তা, স্টেরয়েড দিয়েই চিকিৎসাটা করা যায়। কারণ ভাইরাস রোগে এতদিন স্টেরয়েড দেওয়ার কোনো ইয়ে ছিল না, কিন্তু এবারে এই রোগটাতে দেখ ফুসফুসে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার মোকাবিলা করতে গেলে একমাত্র স্টেরয়েডই হচ্ছে ওষুধ, এছাড়া এর থেকে ভালো ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। ফলে দেখা গেল এই রোগটা চিকিৎসা তো খুবই সহজ, তাহলে এই সহজ রোগটাকে তো আমি ঘরে বসেই চিকিৎসা দিতে পারি, তাহলে ঘরে বসে কে দিতে পারে? ওই স্বাস্থ্যকর্মীরাই দিয়ে দিতে পারে, যদি সেই ধরনের ট্রেনিং এই সমস্ত ব্যবস্থাপনা যদি করা, ইভিন যারা ঘরে ভিলেজ ডক্টর আছে তাদেরকেও যদি ট্রেনিং দিয়ে যদি করা হতো তাহলে একটা লোকের মৃত্যু হতো না। তো এই জিনিসটা কেন জানি না পৃথিবীর কোনো দেশেই কেন প্রয়োগ সেভাবে হলো না, এটা আমার মাথায় ঢুকছে না আর কি। অথচ এটাকে কিন্তু খুব সহজেই মোকাবিলা করা যেত আর কি, কিন্তু সেটা এখন জানি না চীনে এটা কিভাবে করেছে। চীনের যদিও চীন সম্পর্কে একটা আছেই যে সেটা হচ্ছে চীনের তথ্যগুলো খুবই সন্দেহজনক আর কি, তাদের সব তথ্যটা ওরা মানে কিছু চেপে রাখে কিনা, সবটা বলে কিনা, এটা নিয়ে একটা মানে ইয়ে আছে, ফলে সেই হিসাবে চীন সম্পর্কে বলাটা মুশকিল। কিন্তু সমস্ত দিক দিয়ে যদি বিচার করি তাহলে হচ্ছে কিউবাই এখনো পর্যন্ত টপ র্যাঙ্কে রয়েছে, আর ভারতবর্ষের ক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে বা জেলার ইয়ে হিসেবে যা দেখেছি আর কি, তাতে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পজিশন তুলনামূলক বেটার, কিন্তু যদিও সব থেকে বেটার পজিশন হচ্ছে কেরালা, নো ডাউট। হ্যাঁ, কারণ সমস্ত প্যারামিটার, স্বাস্থ্য প্যারামিটার আমাদেরকে যা পড়ানো হয় সবকিছু কিন্তু কেরালা নিরিখেই বিচার করা হয়, মানে শিশু মৃত্যুর হার এ সমস্ত কিছু যা যা ধরা হয় সবকিছু কিন্তু কেরালাকে ধরি এখনো স্ট্যান্ডার্ড, ওটাকেই ধরা হয় আর কি। কিন্তু কোভিড-19 রোগটা কিন্তু যেটা তুলে ধরলো তাতে করে মানে কমিউনিটি মেডিসিনের যে অবশ্য প্রয়োজনীয়তা সেটাকে হাজির করে দিল, আর এবার এই পরিষেবাটাকে সরকারিভাবে কতটা কি করতে পারবে সেটা এখন জানি না, যদি করতে পারে তাহলে তো ভালোই, তা নলে এটা মানুষকে নিজেকেই করতে হবে, কারণ নিজেদের স্বাস্থ্য নিজেদেরকেই রক্ষা করার দিকেই যেতে হবে। আচ্ছা, এই যে এই করোনা টেস্টিং এর ব্যাপারটা তুমি কি বলবে, যে তোমার টেস্ট করে টেস্ট করার উপর যে এত গুরুত্ব, টেস্ট করে পজিটিভ হওয়ার উপর যে এত গুরুত্ব, সেটা কি মানে ভালো দিক না খারাপ দিক বলে তোমার মনে হয়? হ্যাঁ, টেস্ট করা টেস্ট করা প্রসঙ্গে বলা যেতে পারে যে এমনিতে ইন জেনারেল একটা সময় ছিল যখন প্রযুক্তির এত উন্নতি হয়নি, তখন ডাক্তারি বিষয়টাই ছিল যে ডাক্তারের যে অভিজ্ঞতা, তার যে ডাক্তারি চোখ, ক্লিনিক্যাল আই বলে একটা কথা ছিল, ফলে একটা পেশেন্টের পেশেন্টের কাছে বা পেশেন্টের বাড়ির লোকের কাছ থেকে যে হিস্ট্রি নিয়ে ধরে ধরে ধরে সমস্ত ওই লোকের ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যে ডায়াগনোসিস করা, আগে তো পুরোটা এরকমই ছিল, তারপরে ধীরে ধীরে প্রযুক্তিগত উন্নতি হওয়ার ফলে মানে সেগুলো এই ডায়াগনোসিস করাটা আরো সুবিধা হয়েছে। তারপর আগে ডায়াগনোসিস করার সময় একটা পরোক্ষ পদ্ধতিও নেওয়া হতো, সেটা কিরকম যে এই ম্যালেরিয়া যেমন ক্ষেত্রে মানে এখন ম্যালেরিয়া ডায়াগনোসিস করাটা যত সহজ হয়ে গেছে, টেস্ট করাটা যত সহজ হয়ে গেছে, আগে তো ওটা ছিল না। আগে কি হতো, জ্বরের পেশেন্টকে 4টে ক্লোরোকুইন ট্যাবলেট দাও, তো যদি ম্যালেরিয়া হয় তাহলে কিন্তু মানে ভাইভ্যাক্স ম্যালেরিয়া হলে যেমন একদিন বাদে বাদে জ্বর আসে, তো তারপরে দেখা হতো যে তারা জ্বরটা আসছে কিনা, জ্বরটা যদি না আসে তাহলে নিশ্চিত হওয়া যেত জ্বর ম্যালেরিয়া, ফলে তারপরে তার কোর্স কমপ্লিট করা। আবার টিবির ক্ষেত্রেও, টিবি রোগীর ক্ষেত্রেও কিন্তু 1 মাসের টিবির ওষুধ দিয়ে দেখা হতো যে তার উন্নতি হচ্ছে কিনা, এইভাবেও কিন্তু ডায়াগনোসিস আগে হয়েছে। অর্থাৎ ওষুধটা চালিয়েই, মানে এবং ওষুধটা কোনো পরীক্ষামূলক ওষুধ নয়, ওষুধটা তার আগে নিশ্চিত হওয়া গেছে যে এই ওষুধেই এই রোগের চিকিৎসা। এবার যখন থেকে প্রযুক্তির উন্নতি হলো, তখন কিন্তু প্রযুক্তির প্রয়োগ শুরু হলো আর কি। মানে আগে প্রযুক্তি ছিল না, ফলে মানুষ করতে পারত, ফলে তাতে অনেক ভুলভ্রান্তিও হতো। কারণ যে কোনো কাজের দক্ষতা অর্জন করতে গেলে যে যত পেশেন্ট ঘেটেছে তার দক্ষতা তত অর্জন হতো, আর সবার পক্ষে সব রকম পেশেন্ট ঘাটা বা তার ওই অভিজ্ঞতা অর্জন করার সুযোগটা সবার থাকতো না। যার থাকতো ওই জন্য বলে যে যে যত পেশেন্ট দেখেছে, যত বয়স্ক সে তত ভালো পেশেন্ট দেখতে পারে, চিকিৎসা করতে পারে। এই ধারণাগুলো তৈরি হয়েছিল এই কারণেই, কারণ যে সবে সদ্য সদ্য পাশ করে যে পেশেন্ট দেখবে তার তো অভিজ্ঞতা কম, আর অভিজ্ঞতা কম হলে তার ডায়াগনোসিস এর ক্ষেত্রে তার দক্ষতাও নাই কম আর কি। তাহলে দক্ষতা অর্জন হলে তার কিন্তু অনেক ভুল অনেক ভুল অনেক ভুল হতে হতে তারপরে তার হতো এই দক্ষতা অর্জন হতো আর কি। আর এখন কিন্তু সেই ভুলটাকে কাটিয়ে ওঠার কিন্তু সুযোগ আজকে প্রযুক্তি এনে দিয়েছে। শুরুতেই আমি কিন্তু ডায়াগনোসিস করতে পারি, মানে আমাকে ওই পরীক্ষামূলক ভাবে ওষুধ দিয়ে দেখতে হবে এরকমটা নয়। এবার এই COVID-19 এর ক্ষেত্রে যদি এই যে টেস্টিং এর কথা, টেস্টিং টেস্ট নির্ভর, অ্যাকচুয়ালি টেস্ট নির্ভর নয়, টেস্ট নির্ভর আগে টেস্ট নির্ভরের কোনো জায়গাই ছিল না। যেমন বললাম স্প্যানিশ ফ্লু, তখন কি টেস্টিং হয়েছে? হয়নি, কারণ টেস্টিং এর কোনো ব্যবস্থাই তখন ছিল না, পুরোটাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয়েছে। তো এবার যখন আমি টেস্টিং এর এই ব্যবস্থাগুলো যখন হয়েছে, তখন আমাকে টেস্ট করেই জিনিসটাকে জানতে হবে। এবার এই যে শুরুতে যেটা পশ্চিমবঙ্গে টেস্ট কম হতো বা এইগুলো যে প্রশ্নগুলো আসছিল আর কি, আসলে তখন তো এই শুরুতে তো এই টেস্ট করার যে সরঞ্জাম সেটা তো তখন শুরুতে তো ছিল না। যেমন আমি বলছিলাম যে জেলা স্তরে আগে টেস্ট শুরু হয়েছিল, আমাদের স্বাস্থ্য কেন্দ্র স্তরে তো তখন শুরুতে ছিল না। ফলে আমাদের কি হতো, সন্দেহজনককে আসানসোলে পাঠাতো, তো সেখানে টেস্ট হতো, টেস্ট হলে পজিটিভ হলে তাকে কোভিড হাসপাতালে ভর্তি করাতো, মানে একটা লম্বা কোর্সের ব্যাপার ছিল। আর স্বাস্থ্য কেন্দ্রে যখন টেস্ট কিটগুলো চলে এলো, তখন ফটাফট আমরা টেস্ট করছি, পজিটিভ হলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাপনা, মানে স্বাভাবিকভাবে তাকে আমি আলাদা করে সেপারেট করে নিতে পারলাম। তো ফলে এটার হচ্ছে যে মানে যেহেতু এটার প্রস্তুতি ছিল না, ফলে প্রস্তুতি না থাকার জন্য শুরুতে কিন্তু মানে দেরি হয়েছে বা কম হয়েছে আর কি। তারপরে সংখ্যাটা কিন্তু বেড়ে বেড়ে বেড়ে বেড়ে গেছে। সেই দিক থেকে মানে টেস্টিং যে কম হয়েছে, এটা শেষের দিকে তো প্রচুর টেস্টিং হয়েছে। মানে আমি আমার স্বাস্থ্যকেন্দ্র প্রথমে যে টার্গেট যে ছিল, প্রথমে হয়তো 40টা, তারপরে বেড়ে 75টা, 100টা, এরকম বেড়ে বেড়ে গেছে আর কি, এবং সেটা বজায় ছিল আর কি। সেই 100টাকে বাড়িয়ে আমি 1000টা করে দিয়ে তো হবে না, কারণ এবার হচ্ছে কি, লোকে আবার ল্যাবে যাবে, ল্যাবে টেস্ট করবে। এবার ল্যাবে তারা মেশিনের একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি বাইরে চলে গেলে কিন্তু সেই মেশিন আবার মানে ওই হ্যাং করে যেতে পারে। হ্যাঁ, তো এসব ব্যাপার আছে। এবার তাহলে সেই মেশিনের সংখ্যাটাকে বাড়াতে হবে, মেশিনের সংখ্যা বাড়াতে গেলে মেশিন অপারেটরের সংখ্যা বাড়াতে হবে। ফলে এইগুলোর একটা তো যা হয় যে এমনিতেই তো আমাদের নর্মাল যে ল্যাবের যে ইয়েটা আর কি, সেগুলো এতদিন তো কি হয়েছিল, এগুলো কাটছাট কাটছাট হতে হতে আজকে এমন একটা পরিস্থিতি হলো যে এখানে আবার, সেই জন্য ওই সময় কিছু অতিরিক্ত লোক নিয়োগও করা হয়েছিল, যে টেম্পোরারি বেসিসেও কিছু ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগও হয়েছিল আর কি, বা তারা হয়তো এখনো আছে আর কি। মানে এই ক্ষেত্রে মানে সত্যি কথা বলতে গিয়ে স্বাস্থ্য পরিষেবাকে যদি ঠিকঠাক রাখতে হয়, তাহলে যে পরিমাণ মানুষ দরকার, মানে কর্মী দরকার, সেটা নেই। সেই কর্মীটা থাকলে কিন্তু আজকে তো অনেক সহজে অনেক কিছু আমরা করতে পারতাম, সে কর্মীর ঘাটতি ছিল। আর কর্মীর ঘাটতি থাকলে মানে আমার হয়তো মেশিনের ক্যাপাসিটি আছে কিন্তু কর্মী না, কারণ একজন মানুষকে তো 24 ঘন্টা এক নাগারে কাজ করানো যাবে না, তাহলে তো ভুলভাল রিপোর্ট হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। তো এই যে বিষয়, সেই বিষয়গুলোকে ভিত্তিতে বলা যায় যে মানে টেস্টিং এর ঘাটতিকে আমি খুব একটা দোষ দিতে পারছি না আর কি। আর টেস্ট নির্ভর হয়ে যাওয়াটা ব্যবসায়ের ক্ষেত্রে সুবিধা কেন? হ্যাঁ, অবশ্যই সুবিধা, কারণ যত টেস্টিং এর ব্যাপারটা হবে তত তো ওদের ক্ষেত্রে একটা তো সুবিধা আছে। যেটা আমাদের মানে করতে হতো সেটা হচ্ছে টেস্ট, ল্যাব টেস্ট পজিটিভের পাশাপাশি ক্লিনিক্যাল পজিটিভ এই দুটোকে পাশাপাশি যদি রাখা হতো তারও ভালো হতো, যেটা চীনের ক্ষেত্রে সম্ভবত হয়েছে। চীনে যত পজিটিভ কেস সবগুলো ল্যাব পজিটিভ হিসেবে ওরা কিন্তু করেনি, ওরা ক্লিনিক্যাল পজিটিভ লোকেও কিন্তু পজিটিভের তালিকাভুক্ত করেছিল, যেটা ভারতবর্ষে সম্ভবত এখনো হয়নি। তবে রিসেন্ট স্বাস্থ্য দপ্তরের যেটা একটা ইয়েতে পার্টিসিপেট করেছি, তাতে একজনের প্রশ্নটা ছিল যে তার সমস্ত সিমটম রয়েছে কিন্তু তারপরে সে মারা গেল, তো সেটাকে কি আমি কি করব। কারণ তো সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে ওখানে ওই ইমিডিয়েট কজ আন্ডারলাইং কজ এর মধ্যে সাসপেক্ট COVID-19 কথাটা লেখা যাবে আর কি। হ্যাঁ, এই সাসপেক্ট COVID-19 কিন্তু কনফার্ম কথাটা লেখা যাচ্ছে না আর কি। তো ফলে এটা একটা ব্যাপার আছে আর কি। মানে আর এমনি যে মানে চিকিৎসার যে সিস্টেমটা যে আছেই আর কি, এই সিস্টেমটা গোটাটাই তো হচ্ছে প্রাইভেট মানে কর্পোরেট হসপিটালের পক্ষেই আর কি। মানে ওই বললাম, কারণ হওয়া উচিত ক্লিনিক্যাল মেডিসিনের উপর জোর, সেটা তো ছিল না। জোরটা তো হয়ে আছে এই কমিউনিটি মেডিসিনের উপর জোর পড়া উচিত, জোর পড়ে আছে ক্লিনিক্যাল মেডিসিন অর্থাৎ হসপিটাল নির্ভর চিকিৎসা। এটা স্বাভাবিকভাবে হসপিটাল নির্ভর হলে তো কর্পোরেটদের তো ভালোই সুবিধা আর কি, কারণ ওরা তো আর ওই ক্লিনিক্যাল মেডিসিন তো ইনভেস্ট করবে না, ওরা তো ইনভেস্ট করবে ওইটা। তো তারপরে জন্য যেটা যা যা হবার আর কি সেটা তো হয়েছে আর কি। ফলে ওরা ওই কি বলবো, ওদের অতিরিক্ত মুনাফার যে তাড়না সেগুলো ওইটার মধ্যে দিয়ে পূরণ করাটা ওদের সহজ হয়। করোনা রোগের চিকিৎসার প্রোটোকলটা কি? এই প্রোটোকল আমরা দেখলাম যে গত এক বছর ধরে, এক দেড় বছর ধরে প্রচুরবার বদলালো। প্রথমে এক ধরনের ওষুধগুলো প্রেসক্রাইব করা হচ্ছিল, তারপরে দেখা গেলো যে সেই ওষুধগুলো কোনো মানে ঠিক নয় আর কি। তো এটা সম্পর্কে তুমি কী মনে করো? আর এটার এখন মোটামুটি একটা স্টেবল বা থিতু একটা প্রোটোকল কি কিছু তৈরি হলো? হ্যাঁ, প্রোটোকল প্রথমত ব্যাপার হচ্ছে যে যেহেতু মানে রোগটা যেহেতু নতুন, ফলে শুরুতে পৃথিবীর সমস্ত ডাক্তারই ছিল কোয়াক ডাক্তার। যেহেতু রোগটা নতুন, সে জানে না যে এটা চিকিৎসা কিভাবে করতে হবে, হাতরে হাতরে চিকিৎসা করতে হয়েছে আর কি। এবার করতে করতে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো হাতরে হাতরে করতে করতে ক্লিনিক্যাল ট্রায়াল গুলো বিভিন্ন হসপিটালে নিয়েছে, কোন ওষুধে কাজ হচ্ছে যা সাধারণত দেখা হয় এই সমস্ত করা হয়েছে। ফলে প্রোটোকল গুলো ঘন ঘন পরিবর্তন হয়েছে। যেমন শুরুতে, যেমন গত বছরে যেমন হাইড্রোক্সোক্লোরোকুইনটা ছিল এবং প্রিভেন্টিভ হিসেবেও ছিল, যেমন আমাদের স্বাস্থ্যকর্মীদেরকেও হাইড্রোক্সোক্লোরোকুইন খেতে দেওয়া হয়েছিল, এবং তখন তো হাইড্রোক্সোক্লোরোকুইনের ডিম্যান্ড এত বেড়ে গেছিল যে দোকানে তো পাওয়াই যাচ্ছিল না আর কি। তখন লোকে জেনে গেছে যে ওইটাতেই কাজ হচ্ছে, তাহলে ওগুলো লোকে কিনে খেতে শুরু করে দিয়েছিল। তাতেও মানে অনেক লোক কোথাও, কিছু কিছু লোক তো কোথাও ওটা খেয়েও মরে গেছে আর কি, কারণ তোর দরকার নেই, শুধু শুধু খেয়ে নিয়েছে আর ওখানে কিছু সাইড এফেক্ট ওটার আছে। ফলে ওই রোগ, এই ওষুধটা যেটার জন্য ছিল আর কি, বিশেষ করে ওই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে, এটা ম্যালেরিয়ার ওষুধ হিসেবে এটা যদিও ব্যবহার হয় না ম্যালেরিয়ার জন্য, হাইড্রোক্সিক্লোরোকুইন যারা ক্লোরোকুইন ফসফেট এইগুলো রয়েছে আর কি, তো সেক্ষেত্রে এটা মানুষ আতঙ্কে আর কি দোকান থেকে ওষুধগুলো কিনে কিনে কিনে রেখে দিয়েছিল। তো ফলে যাদের দরকার ছিল, রেগুলার যারা খাচ্ছিল, তারা তো পাচ্ছিল না। আর এটা প্রোটোকলে এসেও গেছিল, ট্রিটমেন্ট প্রোটোকলেও ছিল, এবং এটার ইমিডিয়েট প্রিভেন্টিভ যারা এই পেশেন্ট ঘাটাঘাটি করছে তাদের যাতে না হয়, তার জন্য হাইড্রোক্সিক্লোরোকুইনের একটা কোর্স দেওয়া হচ্ছিল। তো তারপরে ওটা একটা সময় গিয়ে ওটা আবার মানে বাতিল হয়ে গেল, সেই জায়গায় এলো আইভারমেকটিন, আর এলো ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন আর আইভারমেকটিন দেওয়া শুরু হলো, কারণ এটা নাকি বাংলাদেশে এবং জাপানে ক্লিনিক্যাল ট্রায়াল করে মানে সাফল্য পাওয়া গেছে। ফলে ভারতবর্ষে এশিয়ান কান্ট্রিতে এটা কাজ হবে বলে ভারতবর্ষ এই প্রোটোকলটাকে মেনে নিয়েছে। এখনো ওই গত বছর শেষের দিকে ওই এই ওষুধটা দেওয়া শুরু হয়ে গেছিল। তো এবং এবছরও ওই সেকেন্ড ঢেউয়ে তো মানে মানুষ তো নিজেই দোকান থেকে নেওয়া অনেকে জেনেও গেছিল। হ্যাঁ, কারণ এখন কমিউনিকেশনটা এত জোরালো যে মানুষ তুরন্ত সবকিছু জেনে যাচ্ছে আর কি, সব নিয়ে সেই অনুযায়ী মানুষ নিজেও বা ওষুধের দোকানদারকে বললে দোকানদারও ওষুধগুলো দিয়ে দিচ্ছিল, ওই ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, হ্যাঁ, প্লাস এই আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, এইটা করো, কোনো কোনো কোম্পানি তো একটা ইয়ের মধ্যে সব, ওই টিবির ওষুধের মতন একটা ইয়ের মধ্যে সবগুলো দিয়ে বিক্রি করাও শুরু করে দিয়েছিল। তারপরে এখন আস্তে আস্তে জানা গেল যে না, ওই আর হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, গত বছর থেকে অ্যাজিথ্রোমাইসিনটা খুব চালু হয়ে গেছে। এবার হচ্ছে কি, যেহেতু এটা ভাইরাস ঘটিত রোগ, তো ভাইরাস ঘটিত রোগে অ্যাজিথ্রোমাইসিনের তো কাজ হওয়ার কথা নয়, এটা তো অ্যান্টিবায়োটিক, আর ভাইরাস তো আর এটা তো অ্যান্টিভাইরাল নয়, তো সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কন্ট্রোল করার জন্য ওইটার একটা রোল আছে, কিন্তু তা নাহলে এটা কোনো রোল নাই। কিন্তু লোকে ভাবলো বোধহয় অ্যাজিথ্রোমাইসিন খেলেই বোধহয় ঠিক হয়ে যায়। এবার যাদের হয়তো কোনো ওষুধ না খেলেও ঠিক হয়ে যায়, মানে অল্প অল্প সিমটম রয়েছে, তারা অ্যাজিথ্রোমাইসিন খেয়েছে, ও ভাবলো বোধহয় অ্যাজিথ্রোমাইসিন খেয়েই আমার রোগটা ঠিক হয়ে গেছে। এবার ও যখন আরেকজনকে এই গল্পটা বলছে, সেও ভাবছে তাহলে এটাই ওষুধ। এই করে করে করে একটা, মানে একটা হচ্ছে সরকারি প্রোটোকল, একটা হচ্ছে সোশ্যাল প্রোটোকল, এইভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। আর নিয়ে প্রোটোকল ঘন ঘন ওই জন্য চেঞ্জ হয়েছে করতে করতে, এখন আলটিমেটলি কিন্তু সব বাদ, সত্যি কথা বলতে কি ওই হাইড্রোক্সিক্লোরোকুইন তো আগে বাদ হয়েছে, এখন আইভারমেকটিনও বাদ, কারণ আইভারমেকটিন অরিজিনালি হচ্ছে একটা কৃমির ওষুধ, তো এটার সঙ্গে ডক্সিসাইক্লিন, ডক্সিসাইক্লিনটা যদিও এখনো বাতিল করেনি। এই ডক্সিসাইক্লিন প্রসঙ্গে শুধু একটা কথা বলি, ইনফ্লুয়েঞ্জার যখন আগে ট্রিটমেন্ট করা হতো, কারণ আগে তো সিজনাল হিসেবে ইনফ্লুয়েঞ্জা হতো, জ্বর, প্রচন্ড গা পা ব্যথা, মাথা ব্যথা, এই জিনিসটা তো হতো আর কি, তখন কিন্তু এই টেট্রাসাইক্লিন বলে একটা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দেওয়া হতো, আর টেট্রাসাইক্লিনেরই উন্নত রূপ হচ্ছে ডক্সিসাইক্লিন। তো গত বছর আমার একটা, আমি একজনকে প্রশ্ন রেখেছিলাম যে টেট্রাসাইক্লিন কি দেওয়া যেতে পারে না, কারণ ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কিন্তু দেওয়া হতো। এবার হচ্ছে কি, পুরোনো যে মেডিসিনের যে বইগুলো, টেক্সট বুকগুলো, তো সেই বইগুলো যেহেতু আমি পড়েছি, তাতে কিন্তু এই ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে টেট্রাসাইক্লিন দেওয়ার একটা কথা তখনকার পুরোনো বইগুলোতে ছিল আর কি। তো নতুন এডিশনগুলোতে তো সেটা, কারণ যেহেতু একমাত্র, মানে মেবি দেয়ার ইজ সাম অ্যান্টিভাইরাল রোল, এইভাবে আর কি তার থাকতে পারে, বাট এটা নিশ্চিত নয়, কিন্তু এটা হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্ট এর অবশ্যই ভূমিকা আছে, এমনকি টেট্রাসাইক্লিনের ভূমিকা ডিসেন্ট্রির ক্ষেত্রেও আছে। আগে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে তো ছিলই আর কি, এবং ইনফ্লুয়েঞ্জা নামে যে ভাইরাস ঘটিত রোগ তার ক্ষেত্রেও কিন্তু আগে ব্যবহার হতো। এবার সেই টেট্রাসাইক্লিন গ্রুপেরই ডক্সিসাইক্লিন COVID-19 রোগের ট্রিটমেন্ট প্রোটোকলে ঢুকলো, মানে গত বছরই মাঝামাঝি কি শেষের দিকেই ঢুকেছিল, সেটা এবছরও চালু ছিল, এই দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রেও চালু ছিল। তো এবারে দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হিসাবে, যেটা মানে যেটা প্রথম ঢেউয়ের শেষের দিকে, মানে শুরুতে যখন মৃত্যু হারটা খুব বেশি ছিল, কিন্তু মানে দুটো কারণে, একটা তো যেহেতু জানা যাচ্ছে না রোগটার মানে কিভাবে কি কার কি ঘটাচ্ছে আর কি, পরে পরে জানা গেল রোগটা অ্যাকচুয়ালি কি ঘটাচ্ছে, দুটো কারণ জানা গেল, এক হচ্ছে লাংসে ইনফ্লামেশন হচ্ছে, নিউমোনিয়া, ওই জন্য নিউমোনাইটিস, ভাইরাল নিউমোনাইটিস বলা হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে মানে লাংসের ওই অ্যালভিওলার মানে বেলুনগুলোতে জল জমে যাচ্ছে, কারণ ভাইরাসটাকে এগেনস্টে ফাইট করার জন্য বডির যে সিস্টেম, সেই সিস্টেমটার অ্যাক্টিভিটিসের জন্যই কিন্তু ক্ষতিটা হচ্ছে আর কি। ঠিক যেভাবে একটা ফোড়াতে, ফোড়া হলে যেমন সেখানে যেমন পুঁজ রস যেমন জমে যায়, বা কোথাও একটা চোট লাগলে যেমন সেই জায়গাটা যেমন ফুলে যায় বডির এই সিস্টেমের, এই ঘটনাটা যদি লাংসে হয় তাহলে কি হয়, তাহলে লাংসের ওই বেলুনগুলোতে জল জমে যাবে, জল জমে গেলে আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি, বাতাসটা নিচ্ছি, সেটা রক্তে মিশতে পারছে না, ফলে সেটাকে, এটা জানা গেল। আরেকটা জিনিস জানা গেল যে এটার ফলে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন হয়ে যাচ্ছে। তো রক্ত যদি জমাট বেঁধে যায়, তাহলে সেই জমাট বাঁধা রক্ত ভাসতে ভাসতে যদি হার্টে চলে যায়, হার্টের শিরা দিয়ে তাহলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, ব্রেনে চলে গেলে স্ট্রোক হয়ে যেতে পারে, কিডনিতে চলে গেলে কিডনি খারাপ হয়ে যেতে, লিভার ড্যামেজ হয়ে যেতে পারে, আর লাংসে তো ড্যামেজ হতেই পারে। ফলে এই দুটো প্রবলেমের মোকাবিলা করাটাই হলো আসল চিকিৎসা, এটা একটা সময় জানা গেল। তো লাংসে যে ইনফ্লামেশন হচ্ছে এটার মোকাবিলা করার জন্য স্টেরয়েড দেওয়া শুরু হলো। কারণ প্রথম প্রথমই ছিল না ভাইরাল ডিজিজে স্টেরয়েড দেওয়া যায় না, এটাই ছিল মেডিকেলের নিয়ম। এবারে মানে এতদিন পর্যন্ত সাধারণত ভাইরাল ইয়েতে কখনো স্টেরয়েড দেওয়ার এটা ছিল না। এবারে যেহেতু এটার ইনফ্লামেশনের ঘটনাটা এত জোরালো হয়ে যাচ্ছে যে স্টেরয়েড দিতে এবার ইয়েটা বাধ্য হলো। এবার স্টেরয়েড যেই চালু হলো তারপর থেকে মৃত্যু হার কমতে শুরু করলো। তারপরে যখন অ্যান্টিকোয়াগুলের মানে রক্ত যাতে জমাট না বাঁধে সেই ধরনের ওষুধ দেওয়া যখন প্রয়োগ করা শুরু হলো তখন মৃত্যু হার আরো কমে গেল। অর্থাৎ ইতালিতে যে হারে মৃত্যু আমরা দেখছিলাম আর কি, তারপরে আস্তে আস্তে ইতালি কিন্তু ম্যানেজ করে নিতে পারলো আর কি, মানে গোটা পৃথিবীতেই সেই হিসাবে ডাউন কার্ভে যেতে থাকলো, কারণ ট্রিটমেন্টটা জানা হয়ে গেল। ফলে ভারতবর্ষ এটা জেনে গেছে, মানে ভারতবর্ষের ট্রিটমেন্ট প্রোটোকলও স্টেরয়েড এবং অ্যান্টিকোয়াগুলেন্ট এসে গেছে। এবারে জেনে যাওয়া সত্ত্বেও দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ঠিক মতন প্রয়োগ করতে পারলাম না। এবার প্রয়োগ কি করেনি, যারা হসপিটালে ভর্তি হয়েছে তাদের স্টেরয়েড অবশ্যই দেওয়া হয়েছে, তাদেরকে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়েছে, কিন্তু তখন অলরেডি তার অনেকটা ক্ষতি হয়ে গেছে। এবার সেটা যদি আমি আরো আগে থেকে দিতে পারতাম, কারণ প্রথমে আসলে ব্যাপার হচ্ছে কি প্রোটোকলের কিন্তু এই ঘন ঘন পরিবর্তনের একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি প্রথমে ঠিক করলাম যে 7 দিন পর্যন্ত আমি স্টেরয়েড দেবো না। যেদিন থেকে শুরু হলো হয়তো গা ম্যাজম্যাজ করছে, মাথা ব্যথা করছে বা হালকা জ্বর এসছে, সেই দিন থেকে আমি 1 নম্বর ধরলাম একদিন, ধরে ধরে 7 দিন অতিক্রম করলে 8 দিন থেকে তারপরেও যদি জ্বর বা গাঁত ব্যথা কাশি এগুলো থাকে তখন স্টেরয়েড দেবো। এবার এই প্রোটোকল অনুযায়ী চলতে গিয়ে বোম্বের একজন ডাক্তার দেখলো যে এটা দিয়ে তো সবগুলো ম্যানেজ করা যাচ্ছে না। উনি তখন ঠিক করলেন কি না, 5 দিন অতিক্রম করলে, এবং ভারত মানে পশ্চিমবঙ্গেরও স্বাস্থ্য দপ্তরের কিছু ডাক্তারও তারাও এটা বলতে শুরু করলো যে 6th day ষষ্ঠ দিন থেকে স্টোরে চালু করতে হবে। অর্থাৎ জ্বর যদি 5 দিন অতিক্রম করে যায় তাহলে স্টোরে চালু করতে হবে, তা নাহলে হাতের বাইরে চলে যাবে। এটা একটা দিক। আর অথবা যদি অক্সিজেন লেভেল 95 থেকে কমে যায় অর্থাৎ 94 হলেই আমি স্টোরেজ চালু করব, তো এই প্রোটোকলটা কিন্তু সর্বত্র মেনে চলা হয়নি। এইটা যদি মেনে চলা হতো তাহলে সম্ভবত কোনো মানুষেরই মৃত্যু হতো না। একমাত্র যাদের সিভিয়ার কোমরবিডিটি আছে, অন্যান্য রোগ আছে, ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কি কারো হয়তো কিডনির খারাপ আছে, লিভার ডিজিজ আছে, সেইগুলো বাদ দিয়ে বাকি কারোরই কিন্তু মৃত্যু হওয়ার কথা নয়, কারণ এই প্রোটোকল যদি সব জায়গায় ফলো করা হতো, কিন্তু ফলো করা হয়নি। এক হচ্ছে ফলো করার সুযোগই হয়নি, কারো ফলো করতে গেলে ঘরে ঘরে চিকিৎসাটা পৌঁছে দিতে হতো, সেটা হয়নি। প্লাস সম্ভবত হসপিটালগুলোতেও এটা পুরোটা ফলো করা হয়েছে কিনা জানি না, কারণ বিশেষ করে প্রাইভেট হসপিটালে কিছু আলতু ফালতু ওষুধের প্রয়োগটা বেশি করা হয়েছে। এই রেমডিসিভির বলে যে অ্যান্টিভাইরাল, এটার প্রয়োগে এত বেশি করা হয়েছে যে একজন সরকারি ডাক্তার একদিন বাধ্য হয়ে তো টিভিতে এসে বলেই ছিল, বলছে এটা তো একটা গোবর জল, কেন এটার পিছনে আমরা ছুটোছুটি করছি, অর্থ ধ্বংস হচ্ছে প্লাস শরীরের ক্ষতি হচ্ছে, কোনো কাজ হয় না। তা সত্ত্বেও কিন্তু রেমডিসিভির এখনো কেউ কেউ অ্যাডভাইস করে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এটার কোনো অর্থ সেইভাবে কোনো ভূমিকা নেই, তা সত্ত্বেও রেমডিসিভির চালিয়ে যাচ্ছে। কারণ এটা চিকিৎসার দুটোই, এক হলো স্টেরয়েড আর হলো অ্যান্টিকোয়াগুলেন্ট, এই দুটোই হচ্ছে মূল চিকিৎসা, আর কোনোটাই কিন্তু মূল চিকিৎসা নয়। যেমন অক্সিজেন, অক্সিজেনটা মানে আমি যদি এইটা ঠিক সময় চালু না করি তাহলে অক্সিজেনের ঘাটতি হবে, কারণ লাংস নিতে পারবে না, ফলে তখন অক্সিজেনের ঘাটতি দেখা দেবে, হয় শ্বাসকষ্ট দিয়ে বোঝা যাবে অথবা পালস অক্সিমিটার দিয়ে আমি বুঝতে পারবো, তখন আমাকে অক্সিজেন চালাতে হবে। কিন্তু অক্সিজেনটা চালালেও সেটা ব্যর্থ, কারণ লাংস তো সেটা নেবার মতন জায়গায় নেই, তখন তো অলরেডি লাংসে তো বেলুনগুলোতে জল জমে গেছে, তাহলে আমাকে সেটাকে কন্ট্রোল করতে তার জন্য স্টেরয়েডটা আমাকে আগেই দিতে হবে, তারপরে অক্সিজেন দিলে সেটা কাজে লাগবে, বা অক্সিজেন না দিলেও বাতাসের অক্সিজেনটা নিয়েই সে কিন্তু ভালো হয়ে যেতে পারে, কিন্তু হয়নি, জোর পড়ে গেল অক্সিজেনটার উপরে, যেই অক্সিজেনের উপর জোর পড়লো অক্সিজেন সিলিন্ডারের দাম বেড়ে গেল, ওটা নিয়ে কালোবাজারি শুরু হয়ে গেল। মানে এই যে ব্যাপারটা আর কি, ওই মানে কি বলবো, মানে হসপিটাল নির্ভর থাকার জন্য কিন্তু আজ মানে কিছু ব্যবসায়ী এই সুযোগগুলো ফটাফট ফটাফট কিন্তু পেয়ে গেল আর কি, অথচ অক্সিজেনের প্রয়োজনই ছিল না। এই যে অক্সিজেনের প্রয়োজন ছিল না, এমনকি হসপিটালে ভর্তি ওই নির্দিষ্ট কয়েকজন ছাড়া আর কি, কিছু সংখ্যক মানুষ ছাড়া কারোরই হসপিটালে ভর্তি হওয়া দরকারই ছিল না। তো সেইটা মানে এটা কি বলবো, এটা শুধু ভারতের ক্ষেত্র নয়, এটা আমেরিকার ক্ষেত্রেও প্রযোজ্য আর কি। ওই মানুষগুলোকেও যদি আগে থেকে যদি ওই ঘরে ঘরেই যদি তাই এই মনিটরিং করে করে করে প্রতিদিনকার মনিটরিং করে করে তার যদি এই ব্যবস্থাপনা করা হতো, তাহলে আমেরিকার লোককেও এত মরতে হতো না। আর ভারতবর্ষে তো ইয়েই, আর ভারতবর্ষের একটা গর্ব ছিল, এখানে অনেকেই অনেক বুদ্ধিজীবী অনেক বিপ্লবী বলছিল না এখানে যে মানুষরা থাকে তারা মাটির সঙ্গে মিশে আছে, তাদের ইমিউনিটি পাওয়ার আছে, এই ভাবনাটাও মৃত্যুর একটা কারণ। এই ভাবনাটার ফলেও কি হয়েছে, অনেকে কিন্তু মানে চিকিৎসা ব্যাপার থেকে একটু অ্যাভয়েড করতে চেয়ে ইয়ে করেছে, এবং এটাও রিভিল করে দিয়েছে কোনো মানুষই ইমিউন নয় কোভিড এর ক্ষেত্রে। এটা কি বড় লোক কি গরিব লোক সবার ক্ষেত্রেই সমান, ফলে এটা ওই খেটে খাওয়া মানুষের হবে না এই ধারণাটা ওই মিথ গত বছরে যেটা ছিল সেটা এবছরে পুরোপুরি ভেঙে গেছে আর কি। তো ফলত কি হচ্ছে, এই প্রোটোকলের ওই মানে প্রোটোকলটা হচ্ছে কি, প্রোটোকলটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, একটা অ্যাভারেজ প্রোটোকল। এবার সেটা হুবহু সব জায়গায় একইভাবে ফলো তো করা যাবে না, সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে এটা কিছু কিছু পরিবর্তন করে নিতে হয় এক একটা এলাকা ভিত্তিক, পেশেন্ট কি কন্ডিশনে আছে তার ভিত্তিতে আর কি। কিন্তু এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডকে যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা এই অনেকটাই ক্ষয়ক্ষতি আটকে দিতে পারতাম আর কি। আর মানে আলটিমেটলি প্রোটোকলে যেটা এসে দাঁড়িয়েছে সেটা হলো জ্বরের জন্য প্যারাসিটামল আর একটু ভিটামিন, ব্যাস এটাই হচ্ছে সাফিসিয়েন্ট। এরপরে আমার 5 দিন পরেও যদি জ্বর থাকে বা যদি অক্সিজেন কমে যায় তাহলে আমার স্টেরয়েড চালাতে হবে, আর যদি ব্লাড টেস্টিং এর ব্যবস্থা থাকে তাহলে আমি কতগুলো ব্লাড টেস্ট করে দেখে নিতে পারবো, মানে ইনফ্লামেশন লেভেলটা কতটা হয়েছে, রক্তে ক্লট হয়ে যাচ্ছে কিনা মানে রক্তনালীতে, সেই টেস্টিং গুলো দেখে তার ভিত্তিতে ওষুধ দিতে পারবো। এবার কিন্তু সেখানে আমরা তো অনেক প্রচুর ওষুধ মানুষ ইতিমধ্যে খেয়েও ফেলেছে, কিন্তু ওগুলো খুব একটা দরকার নাই, সেটা অ্যাভারেজ যে সাধারণ যে খাবার যে খায় সেই খাবারটা যদি, এবার তার খাবারের মধ্যে একটু ভিটামিন সি এর প্রাধান্যটা একটু বেশি থাকলে ভালো, এই এছাড়া বেশি কিন্তু আর কোনো অন্যান্য কোনো উপযোগিতা কিন্তু বিশেষ খুব একটা নাই, কারণ যেহেতু ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে এমনি আছে সেলফ লিমিটিং, এটা নিজের থেকে হয় নিজের থেকেই ছাড়ে, শুধু আমার বডি ফ্লুইড ফ্লুইড এগুলোকে মেনটেন করতে হবে, আর জ্বরের জন্য ওই প্যারাসিটামল দিয়ে জ্বরটাকে কন্ট্রোলে রাখতে হবে। এই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভাইরাল ডিজিজের মানে সাধারণ চিকিৎসা আর কি। আর যেহেতু এই রোগটা লাংসের ক্ষতি ঘটে তাহলে সেই ক্ষতিটা যাতে বেশি ঘটাতে না পারে সেই জন্য আমাকে স্টেরয়েডটা দিতে হচ্ছে আর কি, আর রক্ত যাতে জমার না বেঁধে তার জন্য প্রোফাইলিক্সিস হিসেবেও আমি অ্যান্টিকোয়াগুলেন্ট খুব লো ডোজ দিতে পারি, বা যদি আমি দেখি যে না তার কোয়াগুলেশন শুরু হয়ে গেছে তাহলে আমার স্ট্যান্ডার্ড যে ডোজ আছে সেই ডোজে অ্যান্টিকোয়াগুলেশন ট্যাবলেট বা ইঞ্জেকশন আমাকে দিতে হবে। এই প্রোটোকলটাই আজকে কিন্তু স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসেবে কিন্তু আলটিমেটলি থিতু হয়েছে। একটা তো কথা ওঠে যে চিকিৎসা পরিষেবার যে ব্যবসায়ীকরণ হচ্ছে, তো সেইটাই করোনা চিকিৎসা করোনার অতিমারীর ক্ষেত্রে তুমি কি দেখলে যে তার সেই চিকিৎসা পরিষেবার যে ব্যবসায়ীকরণ হচ্ছে সেটা কিভাবে এটাকে ক্ষতি মানে কিভাবে এটা প্রভাবিত করলো? চিকিৎসা পরিষেবার ব্যবসায়ীকরণ টা তো শুরু হয়েছে অনেক আগেই, তো ঢোকার কথা হচ্ছে যে এই ব্যবসায়ীকরণ হওয়া মানে হচ্ছে মুনাফা, অর্থাৎ আমি মানে প্রসঙ্গত একটা কথা বলি আর কি, সেটা হচ্ছে এখন কিন্তু মানে কি সরকারি কি বেসরকারি এই যত চিকিৎসা পরিষেবায় এখানে পেশেন্টকে অ্যাজ এ কাস্টমার হিসেবে ধরা হয়, ঠিক একজন দোকানের যেমন কাস্টমার হয় এক্ষেত্রেও কিন্তু কাস্টমার, মানে সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হবার সুবাদে যখন ট্রেনিংয়ে গেছিলাম স্বাস্থ্য ভবনে, তখন কিন্তু ট্রেনিংয়ে কিন্তু এই কথাটা আমাদেরকে বলা হয়েছিল, অর্থাৎ এখন এই যে রিলেশনটা এই রিলেশনটা কিন্তু পাল্টে গেছে, অর্থাৎ গোটাটাই কিন্তু ব্যবসায়িক রিলেশনের জায়গায় চলে এসেছে। তো ফলে মানে স্বাভাবিক যেটা চিকিৎসা বিজ্ঞান যত ভালোভাবে প্রয়োগের যে জায়গাটা, সেই প্রয়োগটা এবার নির্ভর করছে যে তার মধ্য দিয়ে মুনাফা হবে কি হবে না, অর্থাৎ ব্যবসায়ের সাফল্য আসবে কি আসবে না, এই জিনিসটা স্বাভাবিকভাবে চলে আসছে। এবার এটা যদি ব্যবসায়িক সাফল্য যদি কোনো একটা রোগের চিকিৎসার ক্ষেত্রে যদি না আসে, ফলে তাদের কোনো ইচ্ছা থাকে না যে সেই ক্ষেত্রে এই কাজটা করার। আর যদি দেখেন এখানে সাফল্যের ভালো রকম সম্ভাবনা আছে, তখন তারা সেই রোগের বা সেই বিষয়ের চিকিৎসার ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে। তো এবার এই রোগটার ক্ষেত্রেও, এই নতুন রোগটার ক্ষেত্রেও তাই হয়েছে বা এখনো হয়ে চলেছে আর কি, যে মানে এটাকে যেভাবে মানে এক ছাতার তলায় আনলে যতটা ভালোভাবে করা যেত, সরকারি এবং বেসরকারি সমস্ত পরিষেবাটাকে যদি এক জায়গায় আনলে যতটা ভালোভাবে করা যেত আর কি, ততটা ভালোভাবে হলো না। এবার সরকারি স্বাস্থ্য পরিষেবার মানে যে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত, এখানে হয়তো একটা নির্দিষ্ট প্রোটোকল স্বাস্থ্য ভবন থেকে যেটা দেওয়া হচ্ছে সেটাকে হয়তো ফলো করার একটা বিষয় থাকছে, কিন্তু এইটা বেসরকারি হাসপাতাল সেই সেই প্রোটোকল মেনে চলবেই তার কোনো নিশ্চয়তা থাকছে না। ফলে একটা মানে যদিও একটা কোঅর্ডিনেশন হয়, মানে যে কোন ওষুধটা দিলে কি পরিমাণে দিলে ভালো পাওয়া যাবে, রেসপন্স পাওয়া যাবে, এটা নিয়ে যেমন একটা আদান প্রদান হয়, অভিজ্ঞতার আদান প্রদান সরকারি ডাক্তার বেসরকারি ডাক্তারদের মধ্যে এটা কিন্তু হয়, কিন্তু অ্যাজ এ হোল যে এই রোগের যে ম্যানেজমেন্ট মানে রোগটা যে মোকাবিলা করা, সেইটার কিন্তু ক্ষেত্রে একটা এই দুরকম ব্যবস্থা থাকার ফলে তো একটা অসুবিধা আছেই এবং হচ্ছে আর কি। তো আর এই ব্যবসায়ীকরণের কারণেই তো আরো বেশি করে কি বলবো এই রোগের যে মানে এই রোগ বলে তো অ্যাকচুয়ালি শুধু এই করোনা বলেই নয়, যে কোনো রোগের ক্ষেত্রেই আর কি, যে যত বেশি এই ব্যবসায়ীকরণ হবে, সেই বললাম তো যে ব্যবসার কারণে যদি ব্যবসায়ীরা যদি মনে করে যে এটাতে লাভজনক হবে তাহলেই সে এটাতে ইনভেস্ট করবে, নচেত তো ইনভেস্ট করবে না। ফলে নির্ভর ফলে একটা রোগের চিকিৎসাটা নির্ভর করছে তার মধ্য দিয়ে মুনাফা হবে কি হবে না, মানে চিকিৎসা করে আমি মানুষকে সুস্থ করতে পারবো কি, কারণ সুস্থ করাটাও তার হচ্ছে ব্যবসায়িক সাফল্যের দিক হিসাবে সে বিজ্ঞাপন দিতে পারবে। কারণ চিকিৎসা 10 জন একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হলো আর 10 জন যদি মারা যায় তাহলে তো কেউ তার ওখানে আর যাবে না পরিষেবা নিতে, মানে পরিষেবা কিনতে, নিতে নয় কিনতে আর, কিন্তু 10 জনের মধ্যে যদি 9 জন ভালো হয়ে যায় তাহলে একটা ভালো বিজ্ঞাপন যায়, 10 জন ভালো হয়ে গেলে তো আরো ভালো ইয়েটা হবে আর কি, ফলে সেটাও একটা দিক আছে। ফলে তাদেরকে মানে শুধু মুনাফার দিকটা দেখলেও চলে না, তাকে কিন্তু রোগীকে সুস্থ করার দিকটাও তাকে দেখতে হয়, নচেত কিন্তু তার আবার ব্যবসায়িক সাফল্যটাও কিন্তু সেক্ষেত্রে আবার ইয়ে হবে আকা খেয়ে যাবে আর কি। ফলে সবকিছু মিলেমিশে একটা রেজাল্টেন্ট হিসাবে জিনিসগুলো চলে আর কি। তো সেক্ষেত্রে যদি বলা যায় যে জানি না, যদি মানুষের মধ্যে এই চেতনার উদ্রেক যদি হয় হওয়া উচিত, সেটা হলো যে এই চিকিৎসা পরিষেবার ব্যবসায়ীকরণটাই হচ্ছে ব্যর্থতার কারণ, মানে অন্যতম কারণ, এটা যদি মানুষের চেতনায় ধরা পড়ে তাহলে সেটা একটা ভালো দিক, আর যদি সেটা না ধরা পড়ে তাহলে তো কিছু বলা যাচ্ছে না যে ভবিষ্যতে কি হবে। টিকার ব্যাপারটা তুমি কিভাবে দেখছো, মানে টিকা নিয়ে কতটা সুফল হচ্ছে, কোনো কুফল হচ্ছে কি না, সেইটা তুমি কতটা কি দেখছো, সেই এই দুটো জিনিস যদি একটু বলো। টিকা সম্পর্কে মানে গত বছর যখন টিকার প্রশ্নটা এসে গেছিল যে COVID-19 টিকা তৈরি হবে ই হবে, কিন্তু এই ভাইরাসটা যেহেতু আরএনএ ভাইরাস, প্রশ্ন উঠেছিল টিকা তৈরি করে সাফল্য আসবে কি করে, কারণ এটা তো ঘন ঘন এর ক্যারেক্টার চেঞ্জ হয়, একটা ক্যারেক্টারে এগেনস্টে ভ্যাকসিন তৈরি হলো, তাহলে চেঞ্জ হয়ে যাওয়ার পর তার এগেনস্টে কি করে ইমিউনিটি হবে, এটা গত বছরই নিয়ে তর্ক বিতর্ক কিন্তু হয়েছিল। তারপর হচ্ছে যে টিকা তৈরি করতে তো সময় লাগে, 2 বছর 5 বছর এরকম একটা সময়ের ব্যাপার ছিল, কিন্তু দেখা গেল খুব দ্রুতই কিন্তু টিকা আবার চলে উঠলো। ফলে মানে এক্স্যাক্টলি টিকা কতটা কি কাজ করবে, মানে টিকা কোম্পানি কি বলছে সেটা তো তাদের একটা ব্যাপার, যেমন 80% নাকি কাজ করবে এরকম, কিন্তু আরেকজন ডাক্তার বলছে যে এমনিতেই তো যত পজিটিভ হয় তার 80%-এর তো কিছুই হয় না বলতে গেলে, তো টিকা দিল কি না দিল, আর পজিটিভের মধ্যে 20%-এরই সিমটম হয়, মডারেট থেকে সিভিয়ার প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে এটা কাজ করবে কি না। এবার শুধু একটা চাউল হয়ে গেছে যে না এই টিকাটা নিলে, মানে দুটো ডোজ যদি নেওয়া হয়ে যায় তাহলে অন্ততপক্ষে মৃত্যুটা আটকে যাবে, মানে তাকে ভেন্টিলেশনে যেতে হবে না, এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। তো এবার এটাও ঘটনা দেখা গেল যে দুটো ডোজ নেওয়ার পরও অনেকের পজিটিভ হলো, তাদের জ্বর কাশি হলো, শ্বাসকষ্ট হলো, আবার কেউ কেউ মারা গেল, এটাও কিন্তু ঘটনা। এবার এটা শতাংশের হিসাবে কি সেই পরিসংখ্যানটা এখনো আমার জানা নেই, আর প্রথম থেকে এই ভ্যাকসিন বা টিকার উপরে আমার দিকে ঝোঁক ছিল না, কারণ যেহেতু এই ধরনের ভাইরাস আরো আছে, আরো ভাইরাস ইনফেকশন হওয়ার কথা কিন্তু বিজ্ঞানীরা আগে থেকেই বলে রেখেছে, তা স্বাভাবিকভাবে আমার মধ্যে একটা প্রশ্ন ছিল কত ভ্যাকসিন আমরা তৈরি করব, এটার পরে হয়তো 2 বছর পরে আরেকটা নতুন ভাইরাস আসবে, তাহলে তার এগেনস্ট আবার ইয়ে করতে হবে, তো তার থেকে আমরা আগে থেকে যেগুলো বুঝতে পারছি সেটাকে যদি আটকানোর ব্যবস্থা না করি, ঠিক যেমন আমরা যদি এই রোগটাকে তো খুব অনায়াসে, এর জন্য তো ভ্যাকসিনের আমাদের কোনো দরকারই ছিল না, যদি আমরা ঠিক ঠিক মতন যদি লকডাউনটা করতে পারতাম, বা যদি আমরা চীনেই যদি ওটাকে আটকে দিতে পারতাম, বা যদি আমরা এয়ারপোর্টে যদি কম্পালসারি কোয়ারেন্টাইন করতে পারতাম, তাহলে তো আমাদের এইসব ভ্যাকসিন নিয়ে সব ভাবতেই হতো না আর কি, আজকে আমরা অন্য কিছু বিষয়ে মাথা ঘামাতে পারতাম, কিন্তু সেটা হলো না। স্বাভাবিকভাবে প্রশ্নটা হচ্ছে যে এই রোগটাকে ছড়াতে দেওয়া হয়েছে এবং এই রোগটাকে ঘিরে বিভিন্ন ওষুধ এবং এই টিকা এগুলোর যাতে ব্যবসা হতে পারে তারই একটা পরিকল্পনা করেই জিনিসগুলোকে ঢিলে দেওয়া, কখনো ঢিলে দেওয়া হয় কখনো একটু কন্ট্রোল করা হয় আর কি। কিন্তু এই টিকা সম্পর্কে ওই জন্য আমি কাউকে দিতেও বলি না, নিতেও মানে বাধাও দিই না আর কি, কারো যদি মনে হয় কিন্তু যে এবার একটা কুফল, সম্ভাব্য কুফলটা বলে রাখি, সেটা হচ্ছে যারা টিকেট দুটো ডোজ নিয়ে নিয়েছে তাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে যে তারা হবে না, এইটা খুব ডেঞ্জার আর কি। একদিকে তার একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, কারণ মনের জোরটাও দরকার আর কি, কিন্তু পাশাপাশি সে যদি মনে করে যে আমার এটা হবে না, ফলে সে যদি ঢিলে দেয় আর কি, হ্যাঁ, বা তার যখন যদি রোগটা হয় তখন যদি ও চিকিৎসা পরিষেবা নিতে যদি দেরি করে সেটা কিন্তু ডেঞ্জার হয়ে যাবে, যেটা আমার জানাশোনার মধ্যে এক দুজনের ক্ষেত্রে হয়েছে আর কি। এই জিনিসটি জানার পরে কিন্তু আমার মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে যে যে টিকা যারা নিয়েছে, যারা টিকা নেয়নি তাদের ব্যাপারটা একরকম, কিন্তু টিকা যারা নিয়েছে তাদের মধ্যে যদি ঢিলেমিটা তৈরি হয় তাহলে কিন্তু সেটা খুব মারাত্মক হয়ে যেতে পারে, তো সেই জন্য নজর দেওয়া উচিত বেশি করে এবার এই তৃতীয় ওয়েভ যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই সময় যারা টিকা নিয়েছে তাদের উপর নজরদারিটা একটু বেশি করেই করতে হবে, কারণ তা নাহলে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেড়ে যেতে পারে আর কি, কারণ তারা তো মনে করছে তার হবে না, বা হলেও তার খুব বেশি তাকে কাবু করতে পারবে না, কারণ তার মধ্যে ইমিউনিটি তৈরি হয়ে গেছে, আর এই কনফিডেন্সটাই যদি মানে জোরে সে যদি তার চালচলনকে যদি রেখে দেয় তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এমনিতেই সবার উপরে নজরদারি, যেমন তাদের এই বিশেষ যারা কোভিড এর টিকা নিয়েছে দুটো ডোজ নিয়েছে তাদের উপরে নজরদারিটা একটু বেশি করেই রাখা দরকার বলেই মনে হচ্ছে, কারণ ওই যে বললাম কনফিডেন্স যেহেতু ওর মধ্যে একটা তৈরি হয়ে আছে আর কি, যে মানে আমি প্রত্যক্ষভাবেই দেখেছি যে আমাদের হেলথ সেন্টারে যারা ওই প্রথম ডোজ নেওয়ার পরে সেই দ্বিতীয় ডোজ কবে পাবে কবে পাবে একটা অনিশ্চয়তা অনিশ্চয়তা, তারপরে ডোজ যখন দ্বিতীয় ডোজ পেলো মানে মানে সেই একজন আরেকজনকে বলছে বলছে একদম আজকে থেকে আমি নিশ্চিন্ত, দুটো ডোজ পেয়ে গেলাম, বাঁচলাম আর কি। তো এই কথাটাতে এই তখনই আমার ইয়ে হলো যে তার মানে ও একটা ওর মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেল যে ওর আর এই রোগটা হবে না, বা হলেও ওকে কাবু করতে পারবে না আর কি। তো জানি না কি হবে জিনিসটা আর কি। অথচ এই ভ্যাকসিনটা যখন সমস্ত হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে এসেছিল, তখন এটার প্রতি কারোর কোনো ইন্টারেস্টই ছিল না। লোককে ডেকে ডেকে ডেকে ডেকে আর ডাকছিল, স্বাস্থ্যকর্মীরা কেউ কোনো পাতাই দিচ্ছিল না। তারপর হঠাৎ দেখা গেল মানুষ ভিড় বাড়তে শুরু করে দিত, কখন যখন শুন ওই মৃত্যুর খবরগুলো তো ফটাফট আসতে শুরু করলো, দিল্লিতে এত মরছে, ইউপিতে এত মরছে, এই ছবিগুলো যখন টিভি টিভিতে দেখতে শুরু করলো, তারপরেই কিন্তু লোকে দলে দলে ভ্যাকসিনটা নিতে চলে এলো। নিতে চলে এলো এমন ভাবে নিয়ে চলে, এমন ভিড়, এমন গ্যাদারিং যে ওটার জন্য তখন আবার এটা আবার মানে ওটা এটাও একটা ছড়ানোর কারণটা, কোথাও যখন আমরা কোভিড নিয়ে যদি যখন কোনো মিটিং করছি কোভিড ম্যানেজমেন্ট নিয়ে, তখন কিন্তু টিকা বা ভ্যাকসিন নিয়ে কিন্তু কিছু বলছি না আমি, যা লেখালেখিও করছি সেখানে কিন্তু ভ্যাকসিন নিয়ে কিন্তু ভ্যাকসিনের পক্ষে বা বিপক্ষে কিছু লিখছি না। কারণ এই ভ্যাকসিন সম্পর্কে এখনো কিন্তু পুরোপুরি সুস্পষ্ট তথ্য এখনো আমার কাছে নেই, ফলে এইটা পক্ষেও কিছু বলছি না, বিপক্ষেও কিছু বলছি না। কিন্তু কোভিড এর ম্যানেজমেন্টে যে ব্যাপারে আমি 100% নিশ্চিত হয়েছি আর কি, যেটা বললাম যে স্টেরয়েড এবং অ্যান্টিকোয়াগুলেন্ট এই দুটোর উপরে আমার 100% আমি নিশ্চিত। এটা প্রথম যখন স্বাস্থ্য ভবন থেকে যখন এটা ঘোষণা করা হয়েছিল যে 100% চিকিৎসা সম্ভব, সেই তার ভিত্তিতে আমরা কমিউনিটি লেভেলে কোভিড ওয়ারিয়ার গ্রুপের মাধ্যমে আমরা ফিল্ডে নেমে কাজটা করেছি এবং কাজটা করে রেজাল্ট পেয়েছি, এবং রেজাল্ট পাওয়ার মধ্যে দিয়ে এটাও নিশ্চিত হতে পেরেছি যে এই দুটো ওষুধের মাধ্যমেই এটার চিকিৎসা সম্ভব। তাদের হসপিটালে ভর্তি হওয়ার দরকার নেই, তাদের অক্সিজেনেরও দরকার নেই, অক্সিজেনের জন্য হাহাকার করারও দরকার নেই। সেই জন্য আমরা জোর দিয়েছি এটার উপর, আর্লি ট্রিটমেন্ট, আর্লি ডিটেকশন এবং হোম ট্রিটমেন্ট, এইটার উপরে। ভ্যাকসিনের কথাটা আমরা কাউকে ওই জন্য বলছিও না আর কি। করোনা অতিমারির দীর্ঘমেয়াদী প্রভাব আমাদের উপর কি, মানে আমাদের এই যে লাইফস্টাইল বলো, মানে স্বাস্থ্যশৈলী যেটাকে বলে, বা আমাদের যে সামাজিক স্বাস্থ্য বলো, আমাদের যে স্বাস্থ্য সচেতনতা বলো, তার উপরে প্রভাব কি আর কি? হ্যাঁ, এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। মানুষের স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্যশৈলী এইটা মানে করোনা তো পুরো মানে পরিষ্কার করে দিয়েছে, স্বাস্থ্য সচেতনতার যেমন ঘাটতিকে আমাদের ক্লিয়ার করে দিয়েছে, তুলে ধরেছে। পাশাপাশি লাইফস্টাইল মানে, যেমন একটি উদাহরণ হিসেবে বলতে পারি, ডায়াবেটিস মেলাইটাস মানে টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস, এই রোগটা এত বেড়ে গেছে। সাধারণত ডায়াবেটিস হতো একটু বয়স্ক লোকদের, এখন দেখা যাচ্ছে ইয়ং জেনারেশনও 30-35 বছর বয়সেও ডায়াবেটিস পাওয়া যাচ্ছে। তো কেন পাওয়া যাচ্ছে? এই করোনা কিন্তু এটাকে রিভিল, এই যে সেকেন্ড ঢেউয়ের সময় তো এটা আরো বেশি রিভিল হলো, কারণ ইয়ং জেনারেশন যেহেতু এবারে অ্যাফেক্টেড হয়েছে, গতবারে যেহেতু বয়স্কদের সংক্রমিত হওয়াটা বেশি ছিল, এবারে যেহেতু ইয়ং জেনারেশন হয়েছে, ফলে দেখা গেল যে ডায়াবেটিস রোগটা খুব মানে বেশি রয়েছে, মানে একটা গোটা পৃথিবী, যে ভারতবর্ষ বোধ হয় কে জানে পরিসংখ্যান, ভারতবর্ষ টপ র্যাঙ্কে এরকম কি একটা শুনছিলাম। যাই হোক, সে খাদ্যাভাসের মধ্যে সব থেকে ডেঞ্জার জিনিসটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট, এইগুলোর এত ব্যবহার বেড়ে গেছে, মানে একদম বাচ্চা থেকে শুরু করে মানে জন্মের কিছুদিন পর থেকে বোধহয় সব বোধহয় এগুলো খাওয়া শুরু করে দিচ্ছে, ফলে ডায়াবেটিসের ইয়েটা কিন্তু বেড়ে গেছে। তারপরে হচ্ছে যে ওই রেস্টুরেন্টের যে খাবার, যেগুলোকে আমরা বলছি ফাস্ট ফুড বা যে প্যাকেটস যে খাবারগুলো আর এইগুলোর কারণে এগুলো কারণ এগুলো সম্পর্কে কিন্তু আরো আগে থেকে অনেকে কিন্তু মানুষকে সচেতন করতো, বলতো টলতো, কিন্তু এগুলো অতটা পাত্তা টাত্তা পাইনি। কিন্তু এবারে দেখা গেল, কারণ ডায়াবেটিস থাকা মানে হচ্ছে তার শরীরে ইমিউনিটি কমে যাওয়া, তার যে কোনো শরীরের অনেকগুলো রোগ হয়ে যেতে পারে, তার চোখ খারাপ হয়ে যেতে পারে, তার কিডনি খারাপ হয়ে যেতে পারে, হ্যাঁ, এমনকি তার হার্টেরও প্রবলেম হয়ে যেতে পারে। ফলে ডায়াবেটিসটা যদি কন্ট্রোলে থাকে তাহলে তার অনেক কিছু সে মেনটেন করতে পারে। আবার এই রোগটা COVID-19 রোগটা নিজেও আবার সুগারটাকে বাড়িয়ে দেয়, ব্লাড সুগার লেভেলটা হাই করে দেয়। ফলে এটা আমরা অবজারভেশনে পেয়েছি, যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের সুগার লেভেল হয়তো ছিল 250, কোভিড হওয়ার পর দেখা গেল উঠে গেল 400। ফলে তাকে আবার তার হয়তো ইনসুলিন দরকার ছিল না, তাকে আবার ইনসুলিন চালাতে হচ্ছে। আবার এই লাইফস্টাইলে চেঞ্জ হওয়ার জন্যই, খাদ্যাভ্যাসে চেঞ্জ হওয়ার জন্যই একটা সাধারণ একটা ইয়ং ছেলে, তার একটা স্টেরয়েড দিলে নিশ্চিন্তে স্টেরয়েড চালু চালু করা যায়, এবার দেখা গেলো তার সুগার হাই, তাহলে তাকে আবার শেষ পর্যন্ত তারা ঘরে চিকিৎসা করা গেল, তাকে হসপিটালে ভর্তি করতে হলো, তাকে ইনসুলিন চালাতে হলো, আর তারপরে স্টেরয়েডটা চালাতে হলো। অত যেটা হতো খুব সাধারণভাবেই স্টেরয়েডটা আরামসে ঘরেই সে খেতে পারতো, কিন্তু দেখা গেলো তার সুগার হাই। এই লাইফস্টাইলের পরিবর্তনটা না করলে, মানে খাদ্যাভ্যাসের যদি পরিবর্তন না করা হয়, তাহলে আমরা এই প্যান্ডেমিকের মোকাবিলা করাটা যে কত কঠিন সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা গেল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ব্যবসায়ীকরণের যে কথাটা এসেছিল চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে, এই ব্যবসায়ীকরণের ব্যাপারটা থেকেও কিন্তু মানুষকে এই বাজার নির্ভর যে মানুষের যে জীবন এইখান থেকে বেরিয়ে আসারও একটা প্রয়োজন চলে এসছে। যেমন কৃষিক্ষেত্রে আগে একটা ধান চাষের সঙ্গে পাশাপাশি সেখানে সেই ধানের জমিতে মাছ চাষ হতো, সেখানে গুগলি হতো, গেয়ে হতো, এই নানা রকম যে একটা বৈচিত্র্যের মধ্যে থাকতো। ফলে শুধুমাত্র সেই জমিতে, মানে সেই জমিতে ধান চাষের মধ্য দিয়ে যেমন কার্বোহাইড্রেটেরও উৎপাদন হতো, আবার সেই মাছের মধ্যে প্রোটিনেরও, অ্যানিমেল প্রোটিনেরও উৎপাদন হতো আর কি। কিন্তু তারপরে ধীরে ধীরে ধীরে এমন অবস্থা হয়ে গেল যে ওইখানে শুধুমাত্র ধান চাষই হয় আর বাকিগুলো হয় না আর কি। তো ফলে এখন তো মানুষের যে স্বাভাবিক যে পুষ্টি, যে প্রাকৃতিক জায়গাটাই কিন্তু আবার ফিরে যাওয়ার প্রয়োজনটা আবার মানুষের মধ্যে এসেছে। ওই জন্য আবার এখন প্রাকৃতিক চাষের কথাটা কিন্তু সামনে চলে এসছে আর কি। তো ফলে হচ্ছে যে এবং খাবারেরও খাওয়া খাদ্যাভ্যাসেরও পরিবর্তনের কথা কিন্তু অনেকদিন থেকেই অনেকেই কিন্তু বলতে শুরু করেছে। এবার সেটা কিন্তু করোনায় কিন্তু সেটা আমাদেরকে খোলাখুলি দেখিয়ে দিল যে এটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা এই সমস্ত রোগের মোকাবিলা করতে পারবো না, মানে পুরোটাই আমাদের ওষুধ নির্ভর হয়ে থেকে যেতে হবে আর কি, ওষুধ নির্ভর হয়ে সারা জীবন কাটিয়ে দিতে হবে এরকম আর কি। আর স্বাভাবিকভাবে একটা সমাজের মানুষ যদি এরকমভাবে একটা রোগে যদি এইভাবে ভুগতে থাকে তাহলে তো সেই সমাজটাই তো দুর্বল হয়ে যাবে। ঠিক যেমন পাঞ্জাবের প্রচুর ক্যান্সার বেড়ে গেছে, সেখানে ওই কেমিক্যাল সার ব্যবহার করতে করতে নাকি ওখানকার মানুষের মধ্যে ক্যান্সার রোগটা খুব বেড়ে গেছে। আর ক্যান্সার যার হয়েছে তার মধ্যে আবার করোনা ঢুকলে কি হচ্ছে যে সে একটা রোগে ভুগছে, এবার করোনা রোগটা ভাইরাসটা ঢুকে যাওয়ার ফলে তার বডিতে যে একটা ব্যালেন্স করে যে চলছে ব্যালেন্সটা ভেঙে যাচ্ছে, তার মৃত্যুটা ত্বরান্বিত হয়ে যাচ্ছে। তো ফলে আমাকে এই কোমরবিডিটি যেগুলো আছে এগুলো যদি ম্যানেজ করতে হয় তাহলে কিন্তু আমার নানা ধরনের যে মানে কৃষিকাজ থেকে শুরু করে খাবার খাওয়ার যে অভ্যেস এই সবগুলোকেই পাল্টাতে হবে। এবং এটা পাল্টানোর একটা জায়গা করোনা করেও দিয়েছিল লকডাউনের মধ্য দিয়ে। লকডাউনের মধ্য দিয়ে পৃথিবীতে যতটা সবুজ হয়ে উঠেছিল এবং বাইরের খাবার যেভাবে বন্ধ হয়ে গেছিল এবং ঘরের খাবার সেক্ষেত্রে যেভাবে বাধ্য হয়েছিল, ফলে ফাস্টফুডের থেকে হয়তো যারা কোনোদিনই হতো মানে রান্না খাবার মানে প্রাকৃতিক যতটা সম্ভব হবে আর কি সেইটার একটা প্রবণতা তৈরি হয়ে গেছিল। তারপরে আবার পরবর্তীকালে তো যে কে সেই হয়ে গেছেন, কিন্তু এবার সচেতনভাবেই কিন্তু আমাদের এই ক্ষেত্রে একটা নিজেদের অভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে হবে। মানে এটা করোনা কিন্তু বুঝিয়ে দিয়েছে, এবার এটা আমরা কতটা বুঝছি বা কতটা নিজেরা পরিবর্তন আনতে পারছি তার উপরই নির্ভর করছে আমাদের পরবর্তী সময়ে রোগের মোকাবিলা আমরা ঠিকঠাক করতে পারবো কি পারবো না। তোমাদের যে এলাকায় তোমরা একটা ঘরে ঘরে গিয়ে সেখানে ভলেন্টিয়ার বেসড একটা যে কারোর হয়েছে কিনা সেটা মানে করেছো তো, এই বিশেষ করে এই সেকেন্ড ওয়েভের সময়। তো এইবার তোমার সঙ্গে আর একজনও আছে, তুমি বললে যে শেখ রবিউল ইসলাম, উনি একজন ভলেন্টিয়ার, খাদরাতে থাকে। তো এই যে তোমরা এই যে কাজটা করছো এটা সম্পর্কে একটু বলো। সেটা হচ্ছে যে যখন বিশেষ করে এপ্রিল মাসে যখন দেখা গেল যে ব্যাপক হারে এটা হতে শুরু করলো এবং বিভিন্ন মানে মৃত্যুও ব্যাপক হারে হতে শুরু করলো, অনেক জানাশোনা লোকের মৃত্যুর খবর আসতে শুরু করলো, এমনকি যে লোকগুলো গত বছর করোনা রোগটাকে পাত্তা দিচ্ছিল না, যে একটা সাধারণ সর্দি কাশি এটা নিয়ে শুধুমাত্র ব্যবসা হচ্ছে, তারাও দেখা গেল এবারে কিন্তু মারা গেল। তো এত হাহাকার অক্সিজেনের হঠাৎ, কারণ গত বছর অক্সিজেনের হাহাকার কিন্তু হয়নি, এবারে কিন্তু প্রচন্ড অক্সিজেনের হাহাকার হলো। এইসব দেখে টেকে মানে কেন এরকম হলো এটা নিয়ে একটা ভাবতে ভাবতে, এবং আমরা যারা ওই বিভিন্ন বিষয় নিয়ে একটা প্রচার প্রপাগান্ডা আমরা যারা করি আর কি, সে এনআরসি ইস্যুতেই হোক বা কৃষি বিলের বিরুদ্ধেই হোক বা পরিবেশ দূষণের বিরুদ্ধেই হোক, ইআইএ 2020 যে আইন তার বিরুদ্ধে হোক, জঙ্গল ধ্বংস করার যে আইন, তো এমনিতেও আমরা গত বছরে করোনা যখন নিয়ে একটা প্রচার অল্প স্বল্প আমরা করেছিলাম, তো যখন লকডাউন উঠে টুটে গেছিলো সেই সময় পোস্টারিং করা বা পথসভা করা এরকম করা হয়েছিল। এবছর মানে এই ব্যাপক হারে যখন মৃত্যুর খবরগুলো আসতে থাকলো বা আশেপাশে দেখাও যেতে শুরু করলো, তখন আমরা একটা জায়গাতে ঠিক করলাম যে, এবং বিভিন্ন ভলেন্টারি গ্রুপগুলো তৈরি হয়ে গিয়েছিল, ফেসবুক গ্রুপের মাধ্যমে কাজ হচ্ছিল, দারুণ খাটছিল, আমি দেখছিলাম যে খবর দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে, তাকে হসপিটালে ভর্তি করেছে বা বেড কোথায় খালি আছে তার খোঁজ নিচ্ছে, সেই অনুযায়ী ইনফরমেশন পৌঁছে দিচ্ছে, কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছে, অক্সিজেন সিলিন্ডার কাঁধে করে নিয়ে পৌঁছে দিচ্ছে। কিন্তু দেখা গেল এগুলো সবই হচ্ছে লেভেল 3 এবং লেভেল 4 এর কাজ আর কি। লেভেল 3 লেভেল 4 মানে হচ্ছে যাদের অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে, অক্সিজেনের ঘাটতি অলরেডি শুরু হয়ে গেছে, মানে তাদেরকে আবার হসপিটালে ট্রিটমেন্ট করতে হবে, অক্সিজেন দিতে হবে, এই অবস্থায় চলে গেছে। ফলে এত এত ভলেন্টিয়ার গ্রুপ এত পরিশ্রম করেও কিন্তু সাফল্য সেভাবে কিন্তু আসছে না। তখন আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে আমরা একদম লেভেল 1-2 কাজ করব, যেটা গত বছরে সরকারিভাবে হয়েছিল, এবারে সেটা একদমই হয়নি। এবারে কাজটা হচ্ছে ওই অসুস্থ হবে হসপিটালে যাবে, সে টেস্ট করুক বা না করুক, প্রাইভেট হসপিটালে গেলে প্রাইভেট হসপিটাল থেকে ওরা টেস্ট করবে, টেস্ট করে তারপরে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবে, আর সরকারি ইয়েতে ভর্তি হতে গেলে আগে টেস্ট করে পজিটিভ হবে তবেই কোভিড হসপিটালে ভর্তি হবে, যেটা সমস্যা ছিল আর কি। তো সেই জায়গা থেকে আমরা লেভেল 1 এবং লেভেল 2 অর্থাৎ শুরুতেই আমরা রোগটাকে কন্ট্রোল করব, এই হিসেবে ভলেন্টারি গ্রুপটাকে আমরা বানিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা কাজও করেছিলাম। একটা এলাকায় মোটামুটি গ্রুপের লোকজন 150 ঘর ভিজিট করেছে, হ্যাঁ, ভিজিট করে করে করে করে করে কার কি হয়েছে না হয়েছে সমস্ত খোঁজ নিয়ে নিয়ে, কার জ্বর হয়েছে, কাশি হয়েছে, গলা ব্যথা বা অন্যান্য সমস্যা, হ্যাঁ, কারণ কেউই অধিকাংশ ওই ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়েছে, হয়তো 3-4 মধ্যে ঠিক হয়ে গেছে, যাদের ঠিক হয়নি তারা কি করবে এরকম একটা অবস্থা, সেই সময় আমাদের সঙ্গে যোগাযোগ হয়ে গেলো এই হাউস টু হাউস ভিজিট করতে করতে। তারপরে আমরা 4 মেশিন নিয়ে কাজ শুরু করেছিলাম, জ্বর দেখার থার্মোমিটার, ব্লাড প্রেশার দেখার বিপি ইনস্ট্রুমেন্ট, অক্সিজেন দেখার জন্য পালস অক্সিমিটার, আর সুগার মাপার জন্য গ্লুকোমিটার, এই 4 মেশিন নিয়ে আমাদের গ্রুপ পুরো কাজ শুরু করে দিয়েছিল। ঘরে ঘরে ভিজিট করে করে যারা হয়তো বলছে না আমার সুগার নেই এ নেই, তাদের টেস্ট করা হয়েছে, কোনো কোনো মুখের কথায় কোনোটাকে আমরা বিশ্বাস করিনি, সমস্ত কিছু টেস্ট করে দেখেছি এবং টেস্ট করতে করতে দেখেছি যে বলছে সুগার নেই তার দেখা যাচ্ছে সুগার হাই, তা সে কি খাবার খায় কতটা জানা গেল, সে শরবত খায়, মিষ্টি খায়, সমস্ত নানা রকম খায়, সেগুলো সব বন্ধ করা হয়েছে, বন্ধ, কারণ তাকে স্টোরেজ চালাতে হবে, পজিশন এমন জায়গায়, ওই সমস্ত খাবার কন্ট্রোল করে করে স্টোরেজ চালিয়ে পেশেন্ট গুলোকে মোটামুটি সুস্থ করা গেছে, কারণ অক্সিজেনও লাগেনি, মানে 92 পর্যন্ত অক্সিজেন লেভেল হয়ে গেছিল, কিন্তু তাকে আর অক্সিজেন চালাতেও হয়নি বা হসপিটালেও যেতে হয়নি, সেই যেহেতু ওই নিয়মগুলোকে ঠিকঠাক মতন ফলো করেছিল। তো এই করে করে আমরা মোটামুটি 12 জন একদম ল্যাব পজিটিভ অথবা ক্লিনিক্যাল পজিটিভ এর সরাসরি সংস্পর্শে আমাদের এসেছিল আর কি। তার মধ্যে একজন যে পেশেন্ট, মানে দুজন এসেছিল, একজন লেভেল 3 একজন লেভেল 4। লেভেল 4 মানে একদম মানে শেষ পর্যায়ে, সেই কানেকশন হয়েছিল। তো সে তা বাড়ির লোক তো ঘরেই অক্সিজেন চালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো স্টেরয়েড চালায়নি বা কিছুই করেনি। অক্সিজেনটা লাগালে অক্সিজেন লেভেলটা একটু বাড়ে আবার কমে যায়, মোটামুটি 80-এর নিচে নেমে গেছিল। তো আমরা বলেছিলাম হসপিটালে ভর্তি করতে, কিন্তু ওরা তাও ভর্তি করেনি। তো এই ভর্তি না করার জন্য শেষ পর্যন্ত পেশেন্টটা মারা যেতেই হয়েছে। আর আরেকজন, সে আমাদের কথাগুলো অর্ধেক শুনেছে অর্ধেক শুনেনি, যা হোক আলটিমেটলি হসপিটালে ভর্তি হয়েছিল, ভর্তি হয়ে সুস্থ তারপরে ঘরে ফিরেছে। আর বাকি 10 জন মানে পুরোটাই আমরা যা বলেছি সেটা ফলো করেছে এবং সুস্থ হয়েছে আর কি, তাদেরকে আর হসপিটাল মুখও হতে হয়নি। একমাত্র টেস্ট করতে যাওয়ার সময় হসপিটাল যেতে হয়েছে, এছাড়া হসপিটাল মুখও হতে হয়নি। আর যেহেতু এটা চিকিৎসাটা খুবই সস্তা, মানে যে ওষুধ দিয়ে চিকিৎসা হয় সেই ওষুধগুলো, মানে একটা ওষুধের 10টা ট্যাবলেটের দাম 2 টাকা, আর একটা ওষুধের 14টা ট্যাবলেটের দাম 5 টাকা। তো এত সস্তার ওষুধ দিয়ে, মানে যেখানে লাখ লাখ টাকার খরচার গল্প শোনা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এটা চিকিৎসাটা তো হচ্ছে মাত্র 100 টাকার মধ্যে এটা চিকিৎসা সম্ভব। তো সেখানে এবার অনেকের মধ্যে একটা সন্দেহ হয় যে এত সস্তায় আবার চিকিৎসা হয়নি, এটাও একটা মানুষের মধ্যে একটা ধারণা হয়ে আছে আর কি। তো কিন্তু যেহেতু এটা এলাকার লোক, ওই জন্য বলছি কমিউনিটি মেডিসিন বা কমিউনিটি হেলথ, সেটা হচ্ছে এলাকার লোক যদি, মানে মানুষের সঙ্গে মানুষের ওই যে জায়গাটা রয়েছে সেই সম্পর্কে বা বিশ্বাসের জায়গাটা যদি থাকে, তাহলেই সম্ভব, নচেত সম্ভব নয়। বাইরে থেকে কেউ এটা করে দিতে পারবে না। এবার যারা এই কাজগুলো করেছে তাদের সঙ্গে মানুষের এই যোগাযোগগুলো রয়েছে, তাও অনেক খর, মানে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেকেই তাও লুকিয়ে দিচ্ছিল, পাড়া দিয়ে তাও লুকাচ্ছিল, কিন্তু তারা অনেক কায়দা করে করে করে করে করে করে জিনিসগুলোকে বার করেছে। এবার যখন এরকম আস্তে আস্তে সব মানে খবরগুলো হয়তো পাশের পাড়া হয়তো জানতে পারছে, তখন সে হয়তো বলছে না যে তারও এরকম সমস্যা আছে, তখন সেও এই চিকিৎসা পরিষেবাটা নিয়েছে। তারপরে খবরটা হয়তো অন্য পাড়া অন্য এলাকার মানুষ পেয়েছে, তখন তারাও যোগাযোগ করেছে। এই করে করে মোটামুটি যে জায়গাটা এলাকায় আমরা কাজ শুরু করেছিলাম সেই এলাকায় তো ওটা হয়েছেই, আবার একটু দূরের এলাকার মানুষও কিন্তু এই পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করেছে এবং নিয়েছে, তারাও মোটামুটি সুস্থ হয়েছে আর কি। ফলে এটার মধ্য দিয়ে আমরা হাতে কলমে এটা প্রমাণও করতে পেরেছি যে যদি কমিউনিটি মেডিসিনকে যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে COVID-19 রোগটাকে, মানে এই রোগে মৃত্যুটাকে প্রায় পুরোপুরি ঠেকানো সম্ভব, এবং এটার জন্য হসপিটাল যাওয়ার দরকার নেই, অক্সিজেনেরও দরকার নেই। এটা কিন্তু আমরা হাতে কলমে একটা জায়গায় মানে প্রমাণ করতে পেরেছি আর কি। মানে এটা কি এখন বলা যায় যে একটা অল্প এলাকার মধ্যে কি এটা এই সিদ্ধান্ত কি সাধারণ সিদ্ধান্তে করা যায় কিনা, এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আর কি, কারণ প্রশ্ন মানে পেশেন্টের ধরন মানে ভ্যারাইটিস ছিল, কিন্তু একটা কমন ব্যাপার ছিল যে প্রত্যেকেরই আর্থিক অবস্থাটা মোটামুটি ভালো ইতে ছিল, ফলে প্রত্যেকেই রক্ত পরীক্ষাগুলো করতে পেরেছে, এটা একটা ঘটনা। ফলে সেই হিসাবে হয়তো আমি পুরোটা ইয়ে করে বলা যাবে না, কিন্তু আমরা ঠিক করেই নিয়েছিলাম যারা রক্ত পরীক্ষা করতে পারবে না তাদের জন্য আমরা কিভাবে সে ট্রিটমেন্টটা নিতে পারে, যারা করতে পারবে তাদের জন্য কিভাবে আর কি। কারণ যেটা যাদের রক্ত পরীক্ষা করাই যাবে না তাদের জন্য প্রোফাইলেক্সি, যাতে ওর এটা ক্ষতির দিকে না যায়, সেই জন্য আমরা একটা মেডিসিন দিতে থাকবো। এবার যেহেতু তার রেগুলার মনিটরিং হচ্ছে, তার অবস্থার খারাপ হওয়ার দিকে যাচ্ছে কিনা, তাহলে আমরা সঙ্গে সঙ্গে তার অক্সিজেনের ব্যবস্থা করা বা হসপিটালের ব্যবস্থা করো, এটা আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম। মানে আরেকটা গ্রুপ ছিল তারা এই ব্যাপারে ছিল এক্সপার্ট, তাকে হসপিটালে ভর্তি, তাদের সঙ্গে আমাদের যেহেতু যোগাযোগটা ছিল, ফলে সেই হিসাবে আর কি বলা যায় যে এই পলিসি বা এই প্রোটোকল বা এই মানে মানে কমিউনিটি হেলথ চেক আপ অ্যান্ড কমিউনিটি ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু অন্তত পক্ষে এই রোগটাকে, এই COVID-19 রোগটাকে কিন্তু ঘরে বসেই চিকিৎসা করা যায়, এবং এর জন্য হাসপাতালে যাবার বা অক্সিজেনের দরকার নেই।